আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير وقال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد نجح وأفلح وإن فسدت فقد خاب وخسر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। আশরাফপুর ও মধুগ্রাম অত্র এলাকার মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্যোগে চতুর্থ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, অত্র এলাকার মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, অত্র অঞ্চলের আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং অত্র এলাকার পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি পবিত্র মোবারকময় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে শীতের রাত্রিতে এতক্ষণ সময় কোরআনে কারিমের তাফসীর শোনার পরে আবার ধৈর্য ধরে কোরআনে কারিম থেকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে বোঝা গেল যে এখনো মোটামুটি ঘুম আসে নাই, এখনো সবাই সজাগ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বোঝা গেল যে আরো ভালোভাবে সজাগ আছেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল মাহফিল হলো তাফসীরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে মাহফিলগুলো হয় এই মাহফিলগুলো দুই রকমের মাহফিল হয়। কিছু মাহফিল হয় নাম লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল, আবার কিছু মাহফিল হয়ে থাকে ওয়াজ মাহফিল, লেখা থাকে ঐতিহাসিক ওয়াজ মাহফিল, আবার কিছু মাহফিল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ আজকের আমাদের যে মাহফিল এই মাহফিলের নাম হলো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। প্রথমে আমরা এই দুটি মাহফিলের আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা খুসুসিয়ত আছে এই বিষয় সম্পর্কে একটু আলোকপাত করে আমরা কোরআনে কারিমের তাফসীরের দিকে যাব। আপনাদের এই পরশুরাম এই এই এলাকায় আমার প্রথম আসা মাহফিলে, এর আগে ছাগলনাইয়া তারপর সোনাগাজী ওইসব অঞ্চলে তো আমার নিজের এলাকা এই এলাকায় অনেকবার এসেছি দীর্ঘ অনেক বছর ধরে, এই জন্য আমার আলোচনা আপনাদের কাছে অনেকের কাছে আজকে প্রথম। তো আমি কোনো যে ধরনের নাম দেখেছেন পোস্টারের ভিতরে ওইরকম বড় ধরনের কোনো আলেম না, সামান্য এলেম আল্লাহ সুবহান ওয়া তাআলা যতটুকু দিয়েছেন ওই এলমের আলোকে কোরআন এবং সুন্না থেকে আমার আলোচনায় আমি কোনো গল্প গুজব কাহিনী এগুলা আমি বলতে পারি না, যতটুকু কথা বলবো ততটুকু শুধু কোরআনে কারিমের কয়েকটি আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস বলেই আজকের মাহফিল আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই জন্য যদি কোনো ভাইয়ের ইচ্ছা থাকে যে ঢাকা থেকে আজকে হুজুর আসছে সুন্দর সুন্দর মজার মজার গল্প শুনব, দাদা নাতির কাহিনীর মতো, দাদা কাহিনী বলে নাতি শুনে, নানা বলে নাতি শুনে, এরকম হয় না আমাদের দেশে? তো ঢাকা থেকে হুজুর আসছে, হুজুরের থেকে কিছু কিচ্ছা শুনব, কিছু কাহিনী শুনব, এই আশা ভরসা নিয়ে যদি কেউ মাহফিলে আসেন তো কষ্ট করে আপনারা বসে না থেকে মাহফিলের প্রথমেই আপনি চলে যেতে পারেন, অসুবিধা নেই। আর যারা মনে করেন না কিচ্ছা কাহিনী শোনা যাবে না, শুধু কোরআনের কিছু আয়াত কিছু হাদিস শুনব, তারা একটু কষ্ট করে ধৈর্য ধরে বসলে আমরা মনে করি আশা করি আপনার কিছু উপকার হবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের তাফসীর আমাদের মাহফিলের নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের দেশে যারা মাহফিল করেন এবং যারা আলোচনা করেন, দুই দিকেই একটু সমস্যা আছে। যারা মাহফিল করেন, আয়োজন করেন, এটা আমার একটা বৈশিষ্ট্য। আমি আবার মাহফিলে গেলে প্রথমে সমালোচনা দিয়ে শুরু করি, তারপরে আলোচনায় যাই। আপনাদের আগে দোষ ত্রুটিগুলো খুঁজে বের করি, তারপরে আলোচনার দিকে যাই পরামর্শ দিয়ে। যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেন তাদের কিছু সমস্যা আছে, যারা আমরা ওয়াজ করি তাদেরও কিছু সমস্যা আছে। যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেন তারা অনেকেই বুঝেন না যে তাফসিরুল কোরআন মাহফিল কি, ওয়াজ মাহফিল কি। মনে করেন যে একটা নাম দিয়ে দিলাম, একটা মাহফিল হবে এখানে আশরাফপুর, নাম দিয়ে দিলাম তাফসিরুল কোরআন মাহফিল। কিন্তু তাফসিরুল কোরআনেই হয়তো ভালো করে বুঝেন নাই যে তাফসিরুল কোরআনটা কি, বা ওয়াজ মাহফিল নাম দিলাম, আবার নাম দিয়ে দিই ঐতিহাসিক, তারপরে এক একজন বক্তার ক্ষেত্রে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, এরকম নাম দিই না আমাদের দেশে। অনেক জায়গায় দেখা যায় যিনি প্রধান বক্তা তার থেকে যিনি পঞ্চম বক্তা তিনি বড় আলেম। আমার এই অভিজ্ঞতায় আমি অনেক জায়গায় দেখেছি যে যাকে প্রধান বক্তা দেওয়া হলো তিনি হয়তো কিছু গান গাইতে পারেন, সুমধুর সুরেলা কণ্ঠে কিছু গান গাইতে পারেন, আর যাকে পঞ্চম বক্তা করা হলো তিনি এলেমের দিক থেকে অনেক বড় আলেম কিন্তু তিনি সুর করে গান গাইতে পারেন না, এজন্য তিনি হয়ে গেলেন পঞ্চম বক্তা, আর যিনি গান গাইতে পারলেন তিনি হয়ে গেলেন প্রথম বক্তা। এখানে এলমের প্রতি আলেমের প্রতি জুলুম করা হয়েছে, ইনসাফের খেলাফ, মারাত্মক ধরনের জুলুম হয়েছে। এজন্য প্রথমে আমরা ঠিক করতে হবে আমার এই মাহফিলটা কোন মাহফিল হবে, এটা কি তাফসিরুল কোরআন মাহফিল হবে, নাকি সিরাত মাহফিল হবে, নাকি ওয়াজ মাহফিল হবে, কি মাহফিল হবে। সেই অনুযায়ী আমার এটা যদি তাফসিরুল কোরআন মাহফিল হয়, তাফসিরুল কোরআন মাহফিলে কাজ হলো কোরআনে কারিমের তাফসির করা, তাহলে আমার এই মাহফিলে যাদেরকে দাওয়াত দিব তাদের কাজ হবে কোরআনে কারিম থেকে তাফসির করবেন। কোরআনে কারিমের আমরা দাওয়াত দেওয়ার সময় ঠিক করে দিব যে আপনি অমুক সুরার এত নম্বর আয়াত থেকে এত নম্বর আয়াত তাফসির করবেন আমাদের মাহফিলে। আমাদের এটা তাফসিরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আমি আলোচনা কিছু শুনেছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, বয়ান হয়েছে। তো অনেক জায়গায় গিয়ে আমি দেখি যে নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ হচ্ছে দুনিয়ার কিচ্ছা কাহিনী যেগুলো কোরআনে কারিমের দ্বারে কাছেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসেও নাই। তাহলে কি ওইটা তাফসিরুল কোরআন মাহফিল হইল? তাফসিরুল কোরআন মাহফিল যেটা হবে সেখানে শুধু কোরআনের তাফসির হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআনে কারিমের কিছু সূরা কিছু আয়াত নির্দিষ্ট থাকবে, ওখান থেকে আলোচনা হবে। আর যদি সেটা হয় সিরাত মাহফিল, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে একটা অংশ নির্ধারিত থাকবে যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিশোরকাল, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনের এই অংশটা নিয়ে আপনি আলোচনা করবেন। ঠিক ওই সাবজেক্টের ভিতরে থেকে একজন আলোচক প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে উনি ওইটার উপরে আলোচনা করবেন। আমরা এই ওয়াজ মাহফিল যে করি, এখানে গরিব মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, গ্রামের অনেক দরিদ্র মহিলা পুরুষ মা বোনেরা এই ওয়াজ মাহফিলের প্রতি আবেগ অনুভূতি নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করেন, সেখান থেকেও তিনি কিছু টাকা এই মাহফিলের জন্য দিয়ে দেন, দেন না? তার দিনের মহব্বতে, কোরআনের মহব্বতে, ওয়াজ মাহফিলের মহব্বতে, ইসলামের মহব্বতে তিনি এই টাকাটা খরচ করেন। এই টাকাগুলো নিয়ে আমরা একটা মাহফিল করি, মাহফিলের পরের দিন যদি ওই এলাকার মানুষের আমল আখলাক কার্যক্রমে যদি পরিবর্তন না আসে, তো যে টাকাগুলা মাহফিলে খরচ করা হলো এই টাকাগুলার কোনো উপকারিতা পাওয়া গেল? আর ওই টাকাগুলা খরচ করে যদি এই গ্রামের দশটা মানুষ পাঁচটা মানুষ জীবনে পরিবর্তন আসে, তাহলে ওই টাকাটা সার্থক হলো। কিন্তু আমরা দেখি শত শত ওয়াজ মাহফিল হয় কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। আগে যেমন ছিল তেমনই আছে। রাত্রে ১২টা ১টা পর্যন্ত ওয়াজ শুনছেন, জোরে জোরে সুবহানাল্লাহ বলছেন, জোরে জোরে আলহামদুলিল্লাহ বলছেন, পুরা এলাকা কাঁপায় ফেলছেন, অনেক সুন্দর সুন্দর গান শুনছেন, অনেক সুন্দর সুন্দর গজল শুনছেন, কবিতা শুনছেন, কিন্তু পরের দিন ফজরের নামাজের জামাতে মুসল্লি আর বাড়ে নাই। আগের দিন যে দুইজন মুসল্লি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, পরের দিন আর তিনজন হয় নাই। অনেক জায়গায় ফজরের নামাজে মসজিদে দুইজন মুসল্লি হয়, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, তৃতীয় আর মুসল্লি থাকে না। আপনাদের দেশে এরকম মসজিদ আছে নাই? আলহামদুলিল্লাহ নাই। আপনাদের দেশে কিছু মুসল্লি হলেও তো হয়, কিন্তু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনারা দুজন ছাড়া আর এখানে ফজরের নামাজে কেউ আসে না কেন? ভাই আমরাও আসতাম না, দায়িত্ব থাকার কারণে আসছি। যদি আমাদের চাকরি না হইতো তা আমাদেরকেও এখানে পাওয়া যেত না, চাকরির কারণে আসতে বাধ্য হয়েছি ফজরের নামাজে। এরকম আমার নিজের অভিজ্ঞতা দেখেছি এক মসজিদে একদিন, যে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব জামাত করতেছেন। তাহলে আমি যেটি বলতেছি সেটি হলো এই তাফসিরুল কোরআন মাহফিল বলেন, সিরাত মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, এমন মাহফিল করতে হবে যেটার দ্বারা পরের দিন ওই গ্রামের মানুষের পরিবর্তন আসে। ওইটার নাম তাফসিরুল কোরআন মাহফিল, ওইটার নাম সিরাত মাহফিল, ওইটার নাম ওয়াজ মাহফিল। কিন্তু টাকা খরচ করলাম, এত কষ্ট করলাম, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব এসে বসে আছেন, তার কত গুরুত্বপূর্ণ কাজ রেখে গুরুত্বপূর্ণ সময়টা উনি এখানে ব্যয় করতেছেন। আপনাদের সবার গুরুত্বপূর্ণ অনেক কাজ বাসায়, কিন্তু সব রেখে এখানে ওয়াজ মাহফিলে আসছেন। এই ওয়াজ মাহফিলে কিছু কোরআন আর সুন্নার কথা শুনতে আসছেন, এখানে দুনিয়াবি ওই বিভিন্ন ধরনের আলাপ আলোচনা শোনার জন্য এখানে আসেন নাই, কি বলেন? তো কোরআন আর সুন্না থেকে এখানে আলোচনা হবে, এটাই হলো ওয়াজ মাহফিলের বৈশিষ্ট্য। আর তাফসিরুল কোরআন মাহফিল আরো গুরুত্বপূর্ণ, যে তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনে কারিমের তাফসির হবে। কোরআনে কারিম হলো নূর, এই নূরের আলোকে পুরা এলাকা নূরানি হয়ে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, যে মাহফিলে আমরা বসে আছি, এই তাফসিরুল কোরআন মাহফিল হলো একটা জিকিরের মাহফিল, এই মাহফিল হলো একটা হালাকাতুজ জিকিরের, মাজালেসুজ জিকিরের মাহফিল। এই মাহফিলে আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ, দোয়া কবুলের মাহফিল। এবং কোরআনে কারিমের যেখানে তাফসির হবে, সেই কোরআনে কারিমের তাফসিরে যত দোয়া হবে কোন দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা ফেরত দিবেন না, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াকউদু কাওমুন ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা, কোন জনপদের কিছু মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে কোন বিষয় নিয়ে আলোচনা করে, অন্য রাওয়ায়েত এসেছে ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনহু বাইনাহুম, আল্লাহর কিতাবের কোন একটি অংশ তেলাওয়াত করে, নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা করে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জিকিরের মাহফিলকে, ওই কোরআনে কারিমের তাফসিরের মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মালাইকারা বেষ্টন করে রাখে। আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলের চতুর্দিকে এবং এই যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এই সব জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতারা বসে আছে, সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ সুবহানাহু তাআলার রহমত আসমান থেকে শুরু করে সমস্ত ফাঁকা জায়গা আচ্ছন্ন করে আল্লাহর রহমত ঘেরাও করে ফেলে, সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এখান থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরা এলাকা ব্যাপী আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পার্শ্ববর্তী নিকটবর্তী যে সকল ফেরেশতারা আছেন, আল্লাহর যে সকল সৃষ্টি জগৎ আছেন, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা বান্দীদের সম্পর্কে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আরশে আজিমে বসে এই পরশুরামের এই সুবার বাজারের আশরাফপুর মধুগ্রাম মসজিদে আবু বকরের উদ্যোগে মাহফিলে কারা কারা বসে আছে নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে থাকে। এজন্য আমার ভাই ও বোনেরা, কোরআনে কারিমের তাফসিরে যে আয়াতে কারিমাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমরা এই সময়ের মধ্যে এই আয়াতে কারিমার আলোকে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুম, সূরা আর-রুমের 54 নম্বর আয়াত, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বাদি দুউফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুউফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলীমুল কাদীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন? ভাত খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, হাল চাষ করার জন্য, তারপরে মানুষের সাথে মারামারি করার জন্য, গালিগালাজ করার জন্য, তারপরে ঝগড়াঝাটি করার জন্য, বোমা ফাটানোর জন্য, ইসলামের নামে জঙ্গিবাদ ছড়ানোর জন্য, তারপরে ফেতনা ফাসাদ সমাজে বিপর্যয় সৃষ্টি করার জন্য, কিসের জন্য? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বলেন, আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি, মানুষ আর জিন জাতি। এই দুইটা জাতিকে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহর একমাত্র উদ্দেশ্য হলো লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য, তাহলে বাকি যে মাখলুকাত তাদেরকে সৃষ্টি করেছেন কার জন্য? তাদেরকে সৃষ্টি করেছেন মানুষ আর জিনের জন্য। সুবহানাল্লাহ, মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আর সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষ আর জিনের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত, এই ইবাদতের জন্যই তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করাটাই হলো আমাদের মূল কাজ। সেই আল্লাহর ইবাদতের ইমান আনার পরে এক নম্বর ইবাদত কোনটি বলেন তো দেখি? নামাজ। এক নম্বর ইবাদত হলো নামাজ। কোরআনের ভাষায় নামাজকে কি বলে? সলাত। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি যেই ইবাদতটির কথা বলছেন সেই ইবাদতের নাম হলো সলাত, নামাজ। কোরআনে কারিম তেলাওয়াত করেন, পৃষ্ঠা পৃষ্ঠা দেখবেন কি আছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা। অসংখ্য বার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক শুধু বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, বান্দারে তুমি সালাত কায়েম করো আর যাকাত আদায় করো। আকিমুস সালা, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সালাতের সাথে ইমানের সম্পর্ক, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারায় ইমান শব্দ দিয়ে সালাত বুঝিয়েছেন ওলামায়ে কেরাম আছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহীম। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আমি আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করে দিতে চাই না। এখানে সকল মুফাসসিরিনে কেরাম বলেন ঈমানাকুম অর্থ হলো সালাতাকুম, আমি আল্লাহ তোমাদের সালাতকে নষ্ট করি না। এখানে আল্লাহ পাক কেবলা পরিবর্তনের ব্যাপারে তাহবিলে কেবলা সম্পর্কে আলোচনা করেছেন। সেই আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের সলাতকে যেই সলাত কেবলা পরিবর্তনের আগে তোমরা আদায় করেছ সেগুলাকে আল্লাহ পাক নষ্ট করে দিতে চান না, নষ্ট করেন না। এখানে ইমান অর্থ হলো সলাত। নামাজটা এমন একটা জিনিস যেটা ইমানের সাথে সরাসরি জড়িত। এজন্য কেউ যদি সলাত কায়েম না করে তার ইমান আছে? সবাই কিন্তু বলে নাই, তাহলে সন্দেহ আছে। অনেকে মনে করতেছে ইমান আছে, বলে যে ভাই আমি নামাজ না পড়লে কি আমার ইমান কিন্তু ঠিক আছে। আপনাদের দেশে বলে নেই? হ্যাঁ, আমাদের ছাগল লাইজের মানুষে বলে। তাহলে বোঝা যায় পরশুরামের মানুষেও বলে যে ভাই নামাজ না পড়লে কি হইব আমার ইমান ঠিক আছে। আমার ভাইয়েরা এবং বোনেরা শুনে রাখুন, নামাজ যদি আপনাকে ফজরের সময় হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালার আওয়াজ শোনার পরে, আসসালাতু খাইরুম মিনান নাওমের আওয়াজ শোনার পরে যদি আপনার ইমান আপনাকে ঘুম থেকে তুলতে না পারে, আপনার ইমান যদি আপনার বাড়ি থেকে কয়েক গজ দূরে মসজিদ পর্যন্ত আপনাকে টেনে না নিয়ে যেতে পারে, বুঝবেন ওই ইমান আপনাকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সেই আলমে বারজাখের দীর্ঘ জীবন আপনাকে অতিক্রম করে, হাশরের ময়দান অতিক্রম করে, পুলসারাত অতিক্রম করে, আপনাকে আমাকে সেই ইমান জান্নাত পর্যন্ত নিতে পারবে না। যে ইমান আপনাকে কয়েক গজ দূরে বাড়ি থেকে মসজিদে আনতে পারল না, সেই ইমান আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এক ছেলে মাকে বলতেছে, আম্মা রাত্রে যদি আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় আমাকে একটু ডেকে দিয়েন। তো মা বলছে যে বাবা তোমাকে ডাকা লাগবে না, তোমার টয়লেটে তোমাকেই। ফজরের আজান দিলে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খাইরুম মিনান নাওম, এই আওয়াজটার সাথে ইমানের সাথে সম্পর্ক হলো চুম্বকের সম্পর্ক। মসজিদ থেকে আসবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার কালবের ভিতরে আছে ইমান, যখন আমার কানের আওয়াজ দিয়ে আমার কালবের মধ্যে ইমানের সাথে এই আওয়াজটার ধাক্কা লেগে গেছে, তখন আমার ইমান বলবে বান্দারে তোমার আর এখন ঘুমাই থাকার সময় নাই, কবরে এমন ঘুম দিবা যেই ঘুমে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ বছর তুমি কবরের মধ্যে কাটিয়ে দিবা, ওই ঘুমকে তুমি নষ্ট করিও না দুনিয়ার সামান্য ঘুমের বিনিময়ে। ইমান আমাকে এমন টান দিবে ঘুমের থেকে যেই টানে আমার আপনার পক্ষে আর ঘুমিয়ে থাকা সম্ভব না। যদি আমার আপনার ইমান ঘুম থেকে টেনে আমাকে আপনাকে তুলে মসজিদ পর্যন্ত নিয়ে না আসতে পারে, আমার ভাইয়েরা আর বোনেরা জেনে রাখুন আমাদের ইমানের মধ্যে বড় ধরনের হার্ট অ্যাটাক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, বড় ধরনের প্যারালাইসিস হয়ে গেছে, যেই রোগের কারণে আমার আপনার ইমান হয় মারা গেছে না হয় মারা যাওয়ার উপক্রম হয়ে আছে। এজন্য আমি নামাজ পড়ি না ইমান ঠিক আছে এই কথা বলা যাবে না। ইমান যদি থাকে আমার ইমানেই আমাকে মসজিদ পর্যন্ত সলাত পর্যন্ত আমার ইমান টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা আমায় সবাই আল্লাহকে দেখতে চান? জি। আল্লাহকে দেখেছেন কোনদিন? না। জি, কেউ দেখেছেন? একজনও আল্লাহকে দেখেন নাই। অথচ আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একজন ইমানদার সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে তার আল্লাহকে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি একজন মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা, যে আল্লাহকে এত মহব্বত করি, প্রতিদিন সকাল সন্ধ্যা এতবার যে আল্লাহকে সেজদা করি, যে আল্লাহর জন্য সিয়াম পালন করি, যে আল্লাহর জন্য কোরবানি করি, যে আল্লাহর নাম নিয়ে হজ্জে বাইতুল্লাহর দিকে পাগলের মতো দৌড়াইতে থাকি, যে আল্লাহর জন্য জীবনের এত কিছু করি, সবার মনের কোনায় কালবের কোনায় এই আকাঙ্ক্ষা জাগ্রত আছে, হায় রে আমার সেই আল্লাহকে যদি একবার দেখতাম রে, আমার সেই আল্লাহকে যদি একবার দিদার হয়ে যেত, আমার আল্লাহর দিদারের চেয়ে জান্নাতের মধ্যে বড় ধরনের কোন নিয়ামত আর আসমানে জমিনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, তখন পূর্ণিমার রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার ছাদের দিকে ইশারা করে তাকাই আঙ্গুল দিয়ে দেখাইলেন, আমার সাহাবীরারে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা লাইলাতাল বাদার। এই পূর্ণিমার রাতে এই আকাশের ছাদকে তুমি যে সুন্দরভাবে দেখতেছ, অচিরেই তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। লা তুদামুনা ফি রুয়াতিহি, আমার উম্মতরা শুনে রাখো, আমার আল্লাহকে দেখতে গিয়ে পরস্পরের উঁচু নিচুর কারণে, একজন আরেকজনের আড়াল হওয়ার কারণে আল্লাহকে দেখতে কোনোদিন কোনো ধরনের সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে কোনো সমস্যা হবে না, কারণ যে স্টেজের মধ্যে যদি একজন বড় বসে থাকে, যদি আমাদের এলাকার একজন মন্ত্রী আসলো, প্রধানমন্ত্রী আসলো, ধরেন স্টেজে বক্তব্য দিচ্ছেন, তখন ওখান থেকে দেখতে গিয়ে দেখা যায় যে একজনের পিছনে, সামনে যদি লম্বা মানুষ দাঁড়ায় থাকে, পিছনে একটা খাটো মানুষ, তাহলে উনি ওই লম্বা মানুষের কারণে উনি স্টেজের দেখতে পাচ্ছেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পূর্ণিমার চাঁদকে দেখতে গিয়ে যেমন তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে গিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। তবে আমার উম্মতরা শুনে রাখো, ওই আল্লাহর সাথে যদি দিদার করতে চাও, ওই আল্লাহকে যদি দেখতে চাও, আমি রাসূল তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, আল্লাহ তুগলাবুনা আলা ক্বাবলা তুলুইশ শামসে ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। আমার উম্মত শুনো, সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে যেই দুইটা নামাজ আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করেছেন, এই দুইটা নামাজের সে দুনিয়ার কোন কাজকে তোমরা অগ্রাধিকার দিও না। সুবহানাল্লাহ। দুইটা নামাজ কোন নামাজ? ফজরের নামাজ আর আসরের নামাজ। এই দুই নামাজের সময় যখন হয়ে যাবে, তখন ওই নামাজের সে দুনিয়ার কোন কাজকে তুমি অগ্রাধিকার দিও না। ফজরের আজান যখন হয়ে যাবে, ওয়াক্ত যখন হয়ে যাবে, তখন দুনিয়ার যত কাজ থাকবে সকল কাজের সে তোমার কাছে অগ্রাধিকার পাবে ফজরের নামাজ। এজন্য কি ফজরের আজান দিলে ঘুমায় থাকবেন? হ্যাঁ, ফজরের আজান দিলে ঘুমায় থাকতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু আমার ভাইয়েরা বোনেরা শুনে রাখুন, আমার আল্লাহর সাথে আপনার কোনোদিন দিদার হওয়া সম্ভব হবে না। ফজরের আজান শুনে ঘুম থেকে জেগে মসজিদে দৌড়িয়ে চলে আসবেন, আমার মায়েরা ঘুম থেকে উঠে নিজে উঠে স্বামীকে জাগিয়ে দিবেন, সন্তান সন্ততিদেরকে জাগিয়ে দিবেন, ফজরের নামাজে চলে আসবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে সপরিবারে সবাই মিলে দিদার করতে থাকবেন। একবার যখন আল্লাহর কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাবেন, কয়েক হাজার বছর চলে যাবে, বান্দার কোনো খবর থাকবে না আল্লাহর দিক থেকে অন্য দিকে দৃষ্টি ফিরানোর। সুবহানাল্লাহ। জান্নাতের যত নাজ নিয়ামত আল্লাহ পাক দিবেন, সকল নাজ নিয়ামত পাওয়ার পরেও বান্দার মধ্যে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। সেই আল্লাহর দিদার পেতে হলে নামাজের ক্ষেত্রে কোনো গাফিলতি করা যাবে না। আমাদের ইমান আছে কি নাই এটা মাপার জন্য কোনো মেশিন আছে না? কি বলেন, আপনার জ্বর কত ডিগ্রি আছে এটা মাপার জন্য যদি বগলের নিচে, জিব্বার নিচে, এখন তো হাতের মধ্যে একটু বসাই দিলে সাথে সাথে উঠে যায় আপনার শরীরের জ্বরের পরিমাণ কত ডিগ্রি, তারপরে আপনার প্রেশার বেড়ে গেছে না কমে গেছে, প্রেশার হাই হয়ে গেল না লো হয়ে গেল, এটা মাপার জন্য এখন প্রেশারের ডিজিটাল মেশিন লাগাই দিলে সাথে সাথে, আপনি খালি একটু লাগাই অন করার দেরি সাথে সাথে আপনার শরীরের প্রেশার হাই কত, লো কত, ফালস কত সব উঠে যায়। এমনি ভাবে আপনার ডায়াবেটিসের সুগার মাপা দরকার, একটু ব্লাড নিয়ে দেওয়ার সাথে সাথে একটা আওয়াজ হয়ে সাথে সাথে, এক মিনিটও লাগে না, সাথে সাথে আপনার ডায়াবেটিস কত উঠে গেল। দুনিয়ার সকল জিনিস মাপার জন্য এক একটা মেশিন আছে। আপনার ইমান কত ডিগ্রি আছে কত ডিগ্রি নাই এটা মাপার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মেশিন দিয়ে দিয়েছেন। ওই মেশিনের মধ্যে ওজন করে ওই মেশিন দিয়ে পরীক্ষা করে দেখবেন আপনার ইমান কত ডিগ্রি আছে আর কত ডিগ্রি নাই। ওই মেশিন জানা দরকার না কি বলেন? প্রতিদিন সাহাবাই কেরাম এই মেশিন দিয়ে ইমান মেপে ফেলতেন যে আমার ইমান কত ডিগ্রি আছে, কতটুকু আছে আর কতটুকু নাই। এজন্য আমরা সবাই প্রতিদিন আমাদের ইমানকে একটু মেপে দেখতে হবে যে আমার ইমানটা কতটুকু আছে কতটুকু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যারা মুনাফেক হবে ওই মুনাফেকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হলো এশার নামাজ আর ফজরের নামাজ। ফজরের নামাজে আর এশার নামাজে যদি আল্লাহর কোন বান্দা মসজিদে জামাতে হাজির হইতে না পারে, বুঝতে হবে তার ইমান আর ইমানে নাই, সে এখন মুনাফেকের কাতারে চলে গেছে। ফজরের নামাজ পড়ছে কিন্তু ঘরে পড়ছে, জামাত ধরতে পারে নাই, তাও বুঝতে হবে সে এখন আর ইমানদার নাই, সে মুনাফেক হয়ে গেছে। তাহলে যে একবারেই পড়ে নাই, এবার সে কি হয়েছে? একজন জামাতে পায় নাই, গড়ে পড়ছে। আল্লাহ রসুল বলতেছেন সে মুনাফেক, এখন কেউ পড়লই না, এবার সে কোন জায়গায় আছে? এখন প্রতিদিন ফজরের জামাতে আর এশার জামাতে যদি আমি হাজির হইতে পারি তাহলে বুঝতে পারবো আমার ইমান মোটামুটি এখনো ঠিক আছে। কিন্তু ফজরের জামাতে হাজির হইতে পারি না, এশার জামাতে পারছি। অনেক মুরব্বী আছে, অনেক ভাই আছে, দেখবেন যে ফজরে পাওয়া যায় না, বাকি চারি ওয়াক্তে পাওয়া যায়। এরকম মুসল্লি আছে আপনাদের দেশে? জোহরেও পাইবেন মসজিদে, আসরেও পাইবেন, মাগরিবেও পাইবেন, এশায়ও পাইবেন, কিন্তু ফজরে পাইবেন না। আমাদের দেশের মসজিদগুলোতে জোহরে আসরে মাগরিবে এশায় যেই পরিমাণ মুসল্লি হয়, ফজরের জামাতে তার দশ ভাগের এক ভাগ মুসল্লিও হয় না। তাহলে কি ওই মুসল্লি গুলো ফজরের নামাজ পড়ে না? পড়ে। কেউ কেউ ঘুম থেকে উঠে ঘরের মধ্যে পড়ে, কেউ কেউ ফজরের নামাজ সেই সকাল ছয়টায় জামাতে না পড়ে আটটার সময় পড়ে, ফজরের নামাজ পড়ে ওই মুসল্লি গুলো। কিন্তু কেউ ঘরে একা একা পড়ে, আবার কেউ ওই সাতটায় পড়ে, আটটায় পড়ে, নটায় পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। ফজরের সালাত আর এশারের সালাত, এই দুই সালাত যদি জামাতে হাজির হইতে না পারো বুঝে নিবে তুমি 100% মুনাফেক। ফজরে হাজির হইতে পারো না, এশায় ফাসছো, মনে করবা তুমি 50% 50% মুনাফেক। ফজরের তুমি হাজির হইছো, এক রাকাত পাইছো, তাকবীরে উলা পাও নাই, বুঝে নিবে তুমি 25% মুনাফেক। ফজরে হাজির হয়েছেন কিন্তু তাকবীরে উলা পান নাই, তাহলে বুঝতে হবেন 25% চার ভাগের এক ভাগ আপনার মধ্যে মুনাফেকই ঢুকে গেছে। তাহলে আপনি প্রতিদিন, আমি আপনি নিজেই নিজের ইমান মেপে ফেলতে পারি যে আমার মধ্যে ইমান কত পার্সেন্ট আছে আর কত পার্সেন্ট নাই। আপনাদের আশেপাশে নদী আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে বসে নদীর কথা বলছেন, অথচ আরব দেশে কিন্তু এত নদী নেই। আরবের মরুভূমিতে কি বেশি নদী আছে? নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে বসে, মানে এই এই হাদিস দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র আলমের নবী। যে আরবের নবী যদি হতেন তো আরবকে কেন্দ্র করে শুধু কথা বলতেন, বাংলাদেশকে কেন্দ্র করে কথা বলতেন না। বাংলাদেশ হলো দুনিয়ার সবচেয়ে নদীমাত্রিক দেশ, শুধু নদী আর নদী। সেই বরিশাল এলাকায় এখনো অনেক জায়গায় সড়কের রাস্তা নাই, মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম হলো নদী। বাংলাদেশ নদীমাত্রিক দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন। নবী সাল্লাল্লাহু বলেন তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, একটা নহর থাকে, সেই নহরের মধ্যে যদি দৈনিক পাঁচবার তুমি গোসল করো তাহলে তোমার শরীরে আর কোনো ময়লা আবর্জনা অবশিষ্ট থাকে কিনা? সাহাবায়ে কেরাম বললেন লা শাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। এটাই হলো তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যদি দৈনিক পাঁচ বার তুমি সলাৎ আদায় করো, তোমার শরীরে আর কোন গুনাহ খাতা অবশিষ্ট থাকবে না, সব ধুয়ে মুছে আল্লাহ পাক পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দৈনিক পাঁচ বার সলাৎ আদায় করতে হবে। আমরা কিছু কিছু ভাই আছি দৈনিক একবার করি, কিছু আছি দৈনিক দুইবার করি আর তিনবার করি না, কিছু আছে দৈনিক করি না সপ্তাহে একবার করি শুক্রবারে করি, আবার কিছু আছে শুক্রবারেও করি না, বছরে দুই দিন পাওয়া যায়, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন, এরকম মুসল্লিও আমাদের দেশে আছে। আবার এমন মুসলমানও আছে ওই ঈদুল আজহার ঈদুল ফিতরেও পাওয়া যায় না, এরকম মুসলমানও আছে। তাহলে দৈনিক পাঁচ বার আল্লাহ পাক ফরজ করেছেন, দৈনিক পাঁচ বার, এটা মনে রাখবেন। বাইতুল্লাহর তাওয়াফ কয়বার করতে হয়? হাজি সাহেবরা আছেন না এখানে? জি, সাতবার। সাতবার মিলে কয় তাওয়াফ হয়? সাতবার যদি আপনি বাইতুল্লাহর হাজরে আসওয়াদ থেকে শুরু করে একবার আসলেন, দুইবার আসলেন, তিনবার আসলেন, এইভাবে সাতবার আসলেন, সাতবার আসলে কয় তাওয়াফ হবে? এক তাওয়াফ। আচ্ছা, সাতবারের তাওয়াফের জায়গায় আপনি যদি ছয়বার তাওয়াফ করলেন আরেকবার করলেন না, ছয়বার করছেন আরেকবার করেন নাই, তাহলে আপনি কত নাম্বার পাবেন তাওয়াফে? তাওয়াফের ফজিলত কত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াফা বিল বাইতে কানা কাতাকা রাকাবা। নবী সাল্লাল্লাহু বলেন, যে ব্যক্তি একবার আল্লাহর ঘরের তাওয়াফ করবে আল্লাহ পাক তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একবার বাইতুল্লাহর তাওয়াফ করলে একটা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ পাক দিবেন। এখন একবারে তাওয়াফ করতে হলে সাত চক্কর দিতে হবে, সাত চক্করে মিলে এক তাওয়াফ। আপনি ছয় চক্কর দিবেন নাম্বার পাবেন জিরো, পাঁচ চক্কর দিবেন নাম্বার পাবেন জিরো, চার চক্কর দিবেন নাম্বার পাবেন জিরো, তিন চক্কর দিবেন নাম্বার পাইবেন জিরো, কোনো নাম্বার পাইবেন না, যতক্ষণ না আপনার চক্কর সাতবার পরিপূর্ণ হবে। আচ্ছা, ছয়বার ঠিক মতো দিচ্ছেন, সপ্তমবারে আপনি হাজরে আসওয়াদ থেকে শুরু করে তিন কোন ঘুরে আপনি রুকনে ইয়ামেনিতে আসে শেষ করে দিলেন, এই রুকনে ইয়ামেনি থেকে আপনি হাজরে আসওয়াদ পর্যন্ত অল্প একটু জায়গা, এই জায়গা তাওয়াক করলেন না, তাহলে কত নাম্বার পাইবেন? জিরো পাইবেন। যখন আপনি সপ্তমবারে গিয়ে হাজরে আসওয়াদ শেষ করবেন তখন আপনি একশো নাম্বারে একশো নাম্বার পাবেন। তাহলে বাইতুল্লাহর তাওয়াফ সাত বারের জায়গায় যদি ছয় বার করেন আপনি কোনো নাম্বার পাচ্ছেন না। সাফা মারওয়ার মধ্যে সাই করতে হয় কয়বার? সাফা মারওয়ার সাই কয়বার? জি, সাত বার। সাফা থেকে শুরু করতে হয় স্টার্ট, মারওয়ায় গেলে একবার, মারওয়া থেকে আবার সফায় আসবেন আরেকবার, এইভাবে টোটাল সাতবার। এখানে সাতবারের জায়গায় যদি আপনি পাঁচবার করেন নাম্বার জিরো, ছয়বার করেন নাম্বার জিরো, যতক্ষণ না আপনি সাতবার করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো নাম্বার পাবেন না। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন কয়বার? হ্যাঁ, পাঁচবার। আপনি যদি চারবার আদায় করেন নাম্বার পাবেন কত? তিনবার আদায় করেন, দুইবার আদায় করেন, একবার আদায় করেন, সপ্তাহে শুক্রবারে আদায় করেন আর কোনোদিন আদায় করেন না, শুক্রবারে জুমার নামাজে কত নাম্বার পাবেন? হ্যাঁ, শুক্রবার জুমার নামাজ পড়ে জিরো পাইবেন। শুক্রবারে জুমা যদি আপনি কিছু সওয়াব পাইতে হয় তো শুক্রবারে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত পড়লে তারপরে যায় আপনি কিছু নাম্বার পাইবেন। কিন্তু শুক্রবারে আপনি ফজরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না, খালি মাঝখান দিয়ে এসে জোহরের সময় জুমা আদায় করলেন, আপনি মনে করলেন পুরো সপ্তাহ আমার হাজিরা একদিনে হয়ে গেছে। একজন আরেকজনকে বলে, এই শুক্রবারে যদি জুমাত না যাস তা হাজিরা খাতা নাম কেটে যাইব, মুসলমানের খাতায় আর নাম থাকবে না, তার নাম উঠলে না নাম কাটে, নাম তো উঠেই নেই, কাটবো কেমনে? আগে আপনি স্কুলে ভর্তি হইতে হবে, ভর্তি হওয়ার পরে না যাই আপনার এবার সমস্যা হলো যদি ফেল করেন কিছু করেন তারপরে নাম কাটা যাবে। এখনো নাম উঠেই নাই, ভর্তি হন নাই, তো নাম কাটা যাবো কেমনে? আপনি তো এখনো ইসলামে ঢুকেনে নাই, তো শুক্রবারে আপনার নামে তো নাই, আপনার নাম কাটা যাইব কিভাবে? এই জন্য যদি আপনি জামাতের ফজিলত বা নামাজের ফজিলত পেতে হয় তো পাঁচবার আল্লাহ পাক খরচ করেছেন, পাঁচবার আদায় করতে হবে। পাঁচবারের জায়গায় ছয়বার আদায় করলেও আপনি নাম্বার পাবেন জিরো, আবার পাঁচবারের জায়গায় চারবার আদায় করলেও নাম্বার পাবেন জিরো। এই সূত্র আমাদের দেশে অনেকে জানে না, অনেকেই মনে করে যে একবার পড়লে হয়। এই জন্য আমি যেখানে ঈদের নামাজ পড়াই ঢাকা 11 নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে, আমি ঈদের জামাতে ইমামতি করি, তো আমার এখানে প্রায় 15 থেকে 20 হাজার মুসল্লি হয় ওই ঈদগাহে। তা আমি প্রথমেই বলি যে ভাই আপনারা তো সবাই নামাজি, আবার দেখবেন বেনামাজিকে কোনোদিন বেনামাজি বলা যাবে না, এটা খেয়াল রাখবেন। বেনামাজিরে সব আগে সম্মান করে বলবেন যে ভাই আপনি তো নামাজি, আপনি তো নিয়মিত নামাজ পড়েন। যদি বেনামাজিকে বেনামাজি বলেন আপনার ব্যাপারে এমন রাগা রাখবো, আরে মিয়ে কে কইছে আমি বেনামাজি? হ্যাঁ, আমার বাপ দাদা সৌদি গোষ্ঠী সব নামাজি, আমিও নামাজি। বেনামাজি কোনোদিন নিজেকে বেনামাজি স্বীকার করে না। আরেকটা বেনামাজির বৈশিষ্ট্য আছে, দেখবেন যে যদি নামাজের ওয়াক্ত হয়ে গেছে মসজিদের পাশে চা দোকানে বসে আছে, কোথায় বসে আছে, যে ভাই আসেন আজান দিয়ে ফেলছে মসজিদে নামাজ পড়ি, আরে মিয়া এখন আমার কাপড় ফাঁক নাই। বেনামাজির সবসময় কাপড় না ফাঁক থাকে, এটা হলো বেনামাজির বড় বৈশিষ্ট্য। তা আপনি বলবেন যে ভাই না ফাঁক কাপড় দিয়ে প্রথমে দুই একদিন পড়েন, পরে ফাঁক করলে হবে, যে প্রথমে না ফাঁক দিয়ে শুরু করেন। এখন কি করবেন, সবসময় কাপড় না ফাঁক থাকে তো কিছু তো করার উপায় নেই। এইগুলো হলো কিছু বৈশিষ্ট্য। তো একটা বৈশিষ্ট্য হলো যে আপনাকে যখন এই ঈদের নামাজ পড়তে আসছে, তো আপনি তখন যদি বলেন যে আপনারা যারা ফজরের নামাজ পড়েন নাই তারা এখন ফজরের নামাজটা পড়ে নেন, এবার তো ইমাম সাহেবের বিরুদ্ধে খেপবো, কে বলছে আমরা ফজরের নামাজ পড়ি না, আমরা কি বেনামাজি নাকি? এই জন্য আমি বলি যে না ভাই আপনারা সবাই নামাজি, সবাই নামাজ পড়েন, কিন্তু দেখা গেছে যে কালকে কোনো কারণে অনেক ব্যস্ত ছিলেন, যে ঈদের রাত বাজার তাজার করতে গিয়ে কেনাকাটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, ঘুমাইতে দেরি হয়েছে, এই জন্য মনে হয় ফজরের নামাজটা পড়তে পারেন না কেউ কেউ, তা আমি 5 মিনিট সময় দিলাম একটু ফজরের নামাজটা পড়ে নেন। তো এই এই কথা বলি যখন সময়টা দিই তখন দেখলাম যে কয়েক হাজার মুসল্লি ফজরের নামাজ পড়লো, সুবহানাল্লাহ। ফজরের নামাজ শেষ করে তারপরে আমি ঈদের নামাজ শুরু করি, কারণ ফজরের নামাজ হলো ফরজ। ফজরের নামাজ না পড়লে ওই লোক জাহান্নামে যাবে, কিন্তু ঈদের নামাজ না পড়লে ওই লোক জাহান্নামে যাবে না। কোন লোক ঈদের নামাজ পড়ে নাই, এই লোক ঈদের নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে? কিন্তু ফজরের নামাজ না পড়ার কারণে সে জাহান্নামে যাবে। তার জন্য ঈদের নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের নামাজ। এই জন্য আগে তাকে জাহান্নাম থেকে বাঁচাই, তারপরে ফজরের নামাজে যেতে হবে। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দাওয়াতের কাজ করতে গেলে আমরা কৌশল জানি না, হেকমত জানি না, আমরা প্রথমে এমন ভাষায় আক্রমণ করি যে আক্রমণে আমার থেকে 100 গজ দূরত্ব বজায় রাখে মানুষ। এজন্য দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল হেকমা। যাকে আমি দাওয়াত দিব তাকে অত্যন্ত সুন্দর ভাষায়, একজনকে বলা হচ্ছে যে ভাই বলেন তো মধু কাকে বলে, মধুর একটু সংজ্ঞা দেন, মধু কি জিনিস? এক লোক ধরেন মধু চিনে না কোনোদিন, যে ভাই মধু কি জিনিস বলেন তো, তো উনি বললেন যে মধু হলো এমন একটি পুষ্টিকর খাবারের নাম যেটি মৌমাছি নামক এক প্রকারের প্রাণী বিভিন্ন ফুলের নির্যাস সংগ্রহ করে একত্রিত করে জমা একটি চাকের মধ্যে জমা করেন, সেখান থেকে সংগৃহীত এই খাবারটির নাম হলো মধু। বাস এই লোক শুনে বলল যে তাহলে তো আমি আজকে থেকে মধু খাবার শুরু করতে হবে, এটা ফুলের নির্যাস থেকে অনেক ভালো, অনেক উপকারী, এটা খেতে হবে। আরেকজনকে জিজ্ঞেস করলো যে ভাই মধু কাকে বলে, আমি তো মধু চিনি না। তখন তিনি বললেন যে ভাই মধু হলো যে মৌমাছি নামক এক প্রকারের প্রাণী বিভিন্ন ফুল থেকে খাবার সংগ্রহ করে তার ফ্যাট থেকে যে পায়খানা করেন সেই পায়খানার নাম হলো মধু। ওনার সঙ্গ কিন্তু ঠিক আছে, উনি যেটা বলছেন এটা ভুল বলেন নাই, মৌমাছি পায়খানা করে ওইটাই তো মধু। হ্যাঁ, তো উনি বলার পরে বললো যে ভালো মানুষও যখন শুনবে তখন সাথে সাথে বমি করে দিবে, যে না আর তো জীবনে মধু খাওয়া যাবে না। যে মৌমাছি নামক একটা প্রাণী ফুল থেকে এই জিনিস সংগ্রহ করে সে খায় আবার পায়খানা করে, তো সেই জিনিস আমি খাবো কেন? দেখেন একই জিনিস একই সংজ্ঞা দুটোই ঠিক আছে, কিন্তু একজনের বলার কারণে মানুষ খাওয়ার প্রতি আগ্রহ হয়ে গেল, আরেকজন বলার কারণে বমি করে দিল, কিন্তু দুইটাই সত্য কথা। কিন্তু এই জন্য আল্লাহর দিনের দাওয়াতের ক্ষেত্রে মানুষের সাথে অত্যন্ত রহম দিল হয়ে অত্যন্ত সুন্দরভাবে নরম মেজাজে মানুষকে বুঝাইতে হবে। আমরা দেখা যায় দাওয়াত দিতে গেলে কথা বলতে গেলে গরম আগুনের মতো গরম, হুজুরের গরমে হুজুরের মানে রাগের স্পিডে মুসল্লিরা শ্রোতারা একবারে লাফ মেরে উঠে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কৌশল এরকম ছিল না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদু মিন হাওলি। হে রাসূল, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার প্রতি আমি আল্লাহর কত বিশাল রহমত, কত বিশাল অনুগ্রহ, আমি আল্লাহ আপনাকে নরম মেজাজের নরম ভাষাভাষি বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, যদি আপনি কর্কশভাষী হইতেন, লানফাদ্দু মিন হাওলি, তাহলে আপনার পাশে কোনোদিন কোন মানুষ সমবেত হইতো না, মানুষ আপনার থেকে দূরে সরে যেত, মানুষ আপনার দ্বারে কাছে আসতো না। এজন্য হাদিসের মধ্যে সহিহ আল বুখারীর হাদিস, মসজিদ নববীর ভিতরে এক লোক এসে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে। সাহাবাই কেরাম অত্যন্ত খেপে গেলেন যে মসজিদ নববীর ভিতরে পবিত্র জায়গায় এই বেয়াদব এসে দাঁড়ায় দাঁড়ায় আরো প্রস্রাব করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, দাঁড়াও, তাকে বাধা দিও না, তাকে ভালো করে প্রস্রাব করতে দাও। প্রস্রাব শেষ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে ডাকলেন, ডেকে বললেন, ভাই এটা তো মসজিদ, এটা ইবাদতের স্থান, এটা পবিত্র জায়গা, এখানে প্রস্রাব করা যায় না। লোকটা বলল, ওয়াল্লাহি ইন্নী সামিতু মিনকা কালামান লাইয়িনান মা সামিতু মিনান নাসি আহাদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন পর্যন্ত আপনার ব্যাপারে দুনিয়ার মানুষদের থেকে কত খারাপ কথা শুনেছি, এই পর্যন্ত জীবনে যা শুনেছি সব মিথ্যা শুনেছি, আপনার মতো মানুষ জমিনে দ্বিতীয় মানুষ হইতে পারে না, মসজিদের মতো জায়গায় পবিত্র জায়গায় আমি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিলাম, আপনি রাসূল আমাকে কোনো ধমক দিলেন না, বিতাড়িত করলেন না, প্রহার করলেন না, এত সুন্দর ভাষায় নরম ভাষায় আমাকে বুঝাই দিলেন, আমি সাক্ষ্য দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই লোকটাকে দৌড়াই দিতেন তাহলে কি লোকটা ইসলাম গ্রহণ করত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দরভাবে দাওয়াত দিয়ে সুন্দর করে বুঝাই দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ লোকটা ইসলাম গ্রহণ করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একা দাওয়াতে আল্লাহর জমিনে একমাত্র রেকর্ডকারী নবী যিনি এক দাওয়াতে লক্ষাধিক মানুষকে যিনি ইমান এনে মুমিন বানিয়ে সাহাবি বানিয়ে দুনিয়া থেকে রেখে গেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের সময়, বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছিলেন সেখানে লক্ষের উপরে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। এই লক্ষাধিক মুসলমান, লক্ষাধিক সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছেন। এই সাহাবিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর করে মেরে পিটে ইসলাম গ্রহণ করান নাই, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কৌশলে আল্লাহর দিনের দিকে দলে দলে, ওয়ারা আইতান্নাসা ইলা দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আল্লাহর দিনের দিকে এসেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যে কথাটি বলতেছিলাম সেটি হলো নামাজ, সলাত, নামাজ কোনো অবস্থায় বাদ যাওয়া যাবে না। আপনারা কি রাজি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে? আল্লাহ পাক এই এলাকার সকল ভাই বোনকে পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি বানিয়ে দিন, সকলে বলি আমিন। পাঁচ ওয়াক্ত সালাতের যদি মুসল্লি না হন তাহলে পরিণতি হলো জাহান্নাম, সাকার। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বেনামাজির জন্য যে জায়গা ঠিক করেছেন সেই জায়গার নাম দিয়েছেন সাকার। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত নবী এসেছিলেন, কত রাসূল এসেছিলেন, আল্লাহর কত কিতাব এসেছিলেন, তারপরেও কেন তোমরা জাহান্নামে আসলা? তখন জাহান্নামীরা ডেকে বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতারা রে আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি ছিলাম না। এই মুসল্লি না থাকাটাই জাহান্নামে আসার আমাদের এক নম্বর কারণ, এই জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো মুসল্লি না হওয়া, পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি না হওয়া। এই জন্য আমাদেরকে মুসল্লি হইতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো নামাজের সাথে সাথে আমাদের মা বোনদেরকে হেজাব, পর্দা রক্ষা করতে হবে, পর্দার বিধিবিধান মেনে চলতে হবে, হেজাবের বিধিবিধান। এটি শরীয়তের কোরআনের একটি গুরুত্বপূর্ণ বিধান, পর্দার বিধান। অনেক মা বোনকে আমরা দেখি যে নামাজ ঠিক আছে, নামাজ পড়ে কিন্তু পর্দা করে না, এরকমও আছে না, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন কিন্তু পর্দা করে না। আবার কেউ কেউ বলেন যে মনের পর্দা আসল পর্দা, যে বাহিরে ডাকার দরকার নাই, এরকম এখন ইদানিং শোনা যায় যে বাহিরের পর্দা পর্দা না, পর্দা হইল মনের পর্দা। ঠিক আছে, পর্দা মনেও থাকতে হবে, উপরেও থাকতে হবে, উপরের সাথে মনের একটা সম্পর্ক আছে। এই জন্য হেজাব পালন করতে হবে, হেজাব কোরআনের নির্দেশ। আর হেজাব কি শুধু মহিলারা পালন করবে? মহিলা পুরুষ উভয়ের জন্য হেজাব ফরজ। সূরা আন-নূরের ৩০ নম্বর আয়াত হলো পুরুষের হেজাব, আর ৩১ নম্বর আয়াত হলো নারীর হেজাব। পুরুষকে আল্লাহ পাক দুইটি হেজাব পালন করতে বলেছেন, নারীকে আল্লাহ সুবহান ওয়া তাআলা চারটি হেজাব, চারটি পর্দা পালন করতে বলেছেন। আল্লাহ পাক সূরা আন-নূরের ৩০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন, রাসূল, দুনিয়ার মুমিনদেরকে, পুরুষদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে, তাদের চক্ষুগুলোকে সংযত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের যৌবনকে যেন তারা হেফাজত করে। পুরুষদের জন্য এই দুটি হেজাব, দুটি পর্দা আল্লাহ পাক ফরজ করেছেন। একটি হলো দৃষ্টি সংযত রাখা, আরেকটি হলো যৌবনকে হেফাজত করা। আর নারীদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা চারটি হেজাব ফরজ করেছেন। এক নম্বর হেজাব হলো, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া কুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে রাসূল, মুমিন নারীদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের যৌবনকে যেন তারা হেফাজত করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তাদের জিনাতকে, তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে, সৌন্দর্যগুলোকে, জিনাতগুলোকে প্রকাশ না করা, এটা হেজাবের একটা গুরুত্বপূর্ণ অংশ, ফরজ। এজন্য আমরা উপরে যে পোশাক আদি পরিধান করে থাকি এগুলো হলো জিনাত, এই জিনাতগুলোকে কোনো অবস্থায় বাহিরে প্রকাশ করা যাবে না, বাহিরে প্রকাশ না করাটা ফরজ। এজন্য এগুলোকে ঢেকে রাখতে হবে। মা বোনদের মুখমণ্ডল, এটাও জিনাতের অন্তর্ভুক্ত, এজন্য মুখমণ্ডলকেও ঢেকে রাখতে হবে, মুখমণ্ডলও বাহিরে প্রকাশ করা যাবে না। কেউ কেউ বলে যে মুখমণ্ডল খোলা রাখা যায় নামাজের মধ্যে, মুখমণ্ডল খোলা রাখা যায়, ওইটা হলো সতরের বাহিরে থাকবে মুখমণ্ডল, কিন্তু হেজাবের বাহিরে থাকবে না। সতর আর হেজাব দুই জিনিস, সতর এই হাতের কবজি পর্যন্ত এই দুইটা খোলা থাকবে, পায়ের পাতা খোলা থাকবে, মুখমণ্ডল খোলা থাকবে, বাকি সব অংশ হেজাব সতর, কিন্তু হেজাবের ভিতরে মুখমণ্ডল অন্তর্ভুক্ত হবে। কারণ আমরা যখন পাত্রে দেখতে যাই আমরা মুখমণ্ডল দেখি না, তো মুখমণ্ডল যদি জিনাত না হয়, শুধু জিনাত না সকল জিনাতের সকল সৌন্দর্যের মূল হলো মুখমণ্ডল, তাহলে মুখমণ্ডল ঢাকাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোরআনে কারিমের মধ্যে অনেক বড় ঘটনা আছে সূরা নূরের মধ্যে, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তখন সাথে সাথে তিনি বলতেছেন ফাকামারতু ওয়াজহি বিজাল জালবাবি, আমি আমার চাদর দিয়ে আমার মুখমণ্ডলকে ঢেকে নিলাম। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি হেজাবের বিধিবিধান জানতেন না, তিনি সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কেন তিনি মুখমণ্ডল ঢেকে নিলেন। এজন্য আল্লাহ পাক জিনাত প্রকাশ না করা এটাও নারীদের উপরে ফরজ করে দিয়েছে। অনেকে আবার জিনাত প্রকাশ করেন না ঠিক আছে, কিন্তু ব্রু প্লাক করেন। আপনাদের দেশে বিউটি পার্লার আছে? আপনাদের দেশেও চলে আসছে গ্রামে গঞ্জে পর্যন্ত, এখন সব জায়গায় আছে। আচ্ছা, বিউটি পার্লার আসা এটাকে আমরা খারাপ বলি না, বিউটি পার্লার আসুক অসুবিধা নেই, সৌন্দর্য চর্চা করা রূপ চর্চা করা এটা ইসলাম নিষেধ করে না, কিন্তু ইসলাম কিছু জিনিসকে নির্দিষ্ট করে দিয়েছে যে এই জিনিসগুলো রূপ চর্চার বাহিরে রাখতে হবে। তন্মধ্যে একটা হলো এই ব্রুর চুলগুলাকে কোনো অবস্থায় তোলা যাবে না, কাটা যাবে না, নারীরাও না পুরুষেরাও না, এবং যারা এই কাজটা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে লানত করেছেন। লানাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনে ওয়াল মুতাফাল্লিজাত ওয়াল মুতানাম্মিসাত, যারা ব্রু প্লাগ করবে, ব্রুর চুলগুলো তুলে ফেলবে, এদের উপরে আল্লাহর লানত। এই কথা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁতগুলোকে সরু করবে, চিকন করবে সৌন্দর্যের জন্য, আপনার দাঁতগুলোকে অনেকে চিকন চিকন করে সৌন্দর্যের জন্য, এই দাঁতগুলোকে যারা চিকন চিকন করবে তাদের উপরে আল্লাহ লানত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আল্লাহুল ওয়াসালা, যারা ফর চুলা লাগায়, মাথার চুল কম মাথার চুল বেশি হওয়ার জন্য ফর চুলা লাগাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সকল নারীদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। তাহলে আপনার এই ব্রু প্লাগ তারপরে রূপচর্চা করতে গিয়ে আপনি চুল কেটে ফেললেন, অনেক মা বোনেরা মাথার চুল কেটে ছোট করে ফেলান, এই মাথার চুল ছোট করা এটা হারাম, এটা কবিরা গুনাহ। আবার এই ব্রুক লাগ করা এগুলো কবিরা গুনাহ। আবার আপনি সৌন্দর্য চর্চা করলেন, আলহামদুলিল্লাহ ভালো কথা, এই সৌন্দর্য চর্চা কাকে দেখাবেন? ঘরের অভ্যন্তরে শুধু আপনি দেখাবেন, ঘরের বাইরে গিয়ে অন্য মানুষদেরকে আপনি রূপচর্চা দেখাইলেন, এটা কবিরা গুনাহ এবং জানার গুনাহ হবে, ব্যভিচারের গুনাহ হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, বর্তমানে আরেকটি বদখাসিয়ত আমাদের সমাজে বহুল প্রচলিত, বিয়ের সময় দেখা যায় আমাদের মেয়েদেরকে বোনদেরকে আমরা পাল্লার থেকে সাজিয়ে গুছিয়ে এনে হাজার হাজার মানুষের সামনে বসায় রাখি যে তোমরা সবাই যারা আমাদের এই দাওয়াতে আসছ সবাই আমার বোনকে দেখে যাও, আমার মেয়েকে দেখে যাও, পাল্লার থেকে ভালো করে সাজায় এনে আমরা বসায় রাখি। কি মারাত্মক জেনার বাজার, অশ্লীলতার বাজার বসাই দি, যে এমনি তো সাজাই আনছি পর্দা করতেছে না গুনার কাজ, তাও যদি আমি ঘরের মধ্যে রাখি সেটাও এক কথা। বর্তমানে ঘরের মধ্যে না রেখে আমরা কি করি, একেবারে বাজারে এনে বসাই দিই যে সবাই যেন দেখে যায়। এটাও এখন সব জায়গায় আমরা দেখি বিয়ে শাদিতে গেলে, তারপরে বিয়ে পড়াবেন, বিয়ের আগ ধবে সেখানেও এনে মেয়েকে বসায় রাখে, সেখানে মেয়ের কি দরকার, যেখানে বিয়ে হবে সেখানে তো মেয়ের দরকার নেই, সেখানে আসবে কে, মেয়ের অভিভাবক আসবে, সাক্ষী আসবে, তারা আসবে, সেখানে বিয়ে হবে, কিন্তু দেখা যায় সেখানেও নিয়ে মেয়েকে বসায় রাখে। এই সবগুলো হেজাবের পর্দার লঙ্ঘন। আরেকটি পর্দা আল্লাহ পাক ফরজ করেছেন নারীদের উপরে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আল্লাহ পাক বলেন তোমরা নারীরা তোমাদের বুকের উপরে আরেকটি বড় ধরনের ওড়না পরিধান করো, আরেকটি বড় ওড়না তোমাদের বুকের উপরে পরিধান করো। এই চারটি হেজাব আল্লাহ পাক নারীদের উপরে ফরজ করেছেন। এই জন্য আল্লাহ পাক নারীদেরকে কাজ দিয়েছেন একবারে কম, অল্প কয়টা কাজ নারীদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা চারটা কাজ করবা, আর জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি পুরুষদেরকে যদি চারটা কাজ দিয়ে বলতো যে জান্নাতের যেই দরজা দিয়ে মনে চায় সেখান দিয়ে চলে যাও, কত বড় খুশির খবর ছিল। কিন্তু আমাদেরকে ওইভাবে জান্নাতে যেতে দিবেন না। শুধুমাত্র নারীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হতাজাবাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। চারটি আমল আমার মা বোনদেরকে বলবো, এই চারটি আমলকে শক্ত করে ধরবেন, তাহলে জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা। সুবহানাল্লাহ। কি কি ধরবেন? ইজা সাল্লাত খামসাহা, দৈনিক পাঁচবার সলাত কায়েম করা ওয়াক্ত অনুযায়ী, ওয়াক্তের মধ্যে, এবং চেষ্টা করবেন ওয়াক্তের প্রথমেই। নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমাল আফদালু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? নবী সাল্লাম বললেন, আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা। বুখারী মুসলিমের রাওয়ায়েত হলো, আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত অনুযায়ী সলাত আদায় করা। আর মুস্তাদরাকে হাকেমের মধ্যে রাওয়ায়েত হলো, আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে, একেবারে ওয়াক্ত হওয়ার প্রথম দিকে, আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। তাহলে দৈনিক পাঁচবার প্রথম ওয়াক্তে সলাত আদায় করবেন, এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাস আসলে এক মাস সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, এটা হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো, ওয়া হতাজাবাত ফারজাহা, এতক্ষণ যেটা বললাম হেজাবের বিধিবিধান, পর্দার বিধিবিধান রক্ষা করা, পর্দার ভিতরে থাকা, মহিলার তিন নম্বর কাজ, গুরুত্বপূর্ণ কাজ, পর্দার বিধান রক্ষা করা। পর্দা যেমন বাহিরে রক্ষা করতে হবে, ঘরের অভ্যন্তরেও রক্ষা করতে হবে। অনেকে বাহিরে পর্দা করে, ঘরে করে না। ঘরে দেখা যায় দেবর বাসুর আত্মীয় স্বজন সবার সামনে কোনো পর্দা নেই, আবার বাহিরে যখন বের হয় তখন একটু পর্দা করে বের হয়। কিন্তু পর্দা যেমন বাহিরে পরস, ঘরের অভ্যন্তরেও পরস। এই জন্য বাহিরেও পর্দা করতে হবে, ভিতরেও পর্দা করতে হবে, সব জায়গায় পর্দা থাকবে। শুধুমাত্র আল্লাহ পাক যাদেরকে দেখার অনুমতি দিচ্ছেন, তাও তাদের সামনে, মা ছেলের সামনে আসবেন, তাও যে সেইভাবে আসতে পারবেন না। মায়ের জন্য শরীয়তের বিধিবিধান আছে, মা আমার যদি মনে করে আমার ছেলে যে আমি যেমনে মনে চাই তেমনি চলে আসলাম, এইভাবে আসা যাবে না, মায়ের জন্য হারাম। মা নিজের ছেলের সামনে আসতে গেলেও মায়ের সতর রক্ষা করে ছেলের সামনে আসতে হবে। মা যদি বলে যে এই ছেলেরা আমার পেট থেকে হয়েছে, আমি লালন পালন করছি, আমি দুধ খাওয়াইছি, আমি আদর যত্ন করি, লালন পালন করছি, ছেলের সামনে আবার আমার এত কিছু খেয়াল করতে হবে নাকি? কিন্তু আল্লাহ পাক ছেলের সামনেও ফরজ করেছেন যে আপনি শালীনতা বজায় রেখে, কাপড় চোপড় ঠিক রেখে তারপরে আপনি যাবেন। আর এর 14 জন মাহরামের বাহিরে বাকিদের সামনে তো হেজাববিহীন, পর্দাবিহীন কোনো অবস্থায় যাওয়া যাবে না। তাহলে তিন নম্বর কাজ হলো হেজাব, চার নম্বর কাজ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। এটা কিন্তু খুব অভাব বর্তমানে। বর্তমানে আমাদের মা বোনেরা সব করতে রাজি আছে, স্বামীর কথা মানতে রাজি নেই। বলে যে স্বামীর কথা মানবো না, অমুক জায়গা ছাড়বো না, এরকম কথাও বলে না। স্বামীর কথা মানতে আমাদের মা বোনদের এখন অনেক আপত্তি। আমি একবার আরাফাতের ময়দানে আলোচনা করতেছিলাম, তো আরাফাতের ময়দানে তো পুরুষ মহিলা আমাদের বাংলাদেশের অনেক ভাই বোন একসাথে স্বামী স্ত্রী দুইজনে ওখানে হজে গেছেন। তখন আমি যখন এই বিষয়ে আলোচনা করতেছিলাম মা বোনদের করণীয়, তখন পুরুষ ভাইয়েরা উঠে বলতেছে, হুজুর একটু বেশি করে বলেন, মহিলারা তো আমাদের কথাবার্তা শুনে না, এটা একটু ভালো করে বলেন। যে এটা অভিযোগ যে মহিলারা আমাদের কথাবার্তা শুনে না। জান্নাতে যেতে হলে কোনো মহিলাকে, কোনো মা বোনকে, কোনো স্ত্রীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়া আতা আলাহা, স্বামীর আনুগত্য তার উপরে ফরজ, স্বামীর আতাত ফরজ, স্বামীর আনুগত্য বিহীন স্ত্রী মারা গেলে কোনোদিন জান্নাত পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ করা হতো তাহলে একজন নারীকে তার স্বামীকে আমি সেজদা করার জন্য নির্দেশ দিতাম। তাহলে স্বামীর হক, স্বামীর অধিকার হলো স্বামীর আনুগত্য করা। এই চারটা কাজ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই নারীকে ডেকে বলবেন ফালা তাদখুলুল জান্নাতা মিন আইয়ে বাবিন শাত, ও নারী এদিকে আসো, জান্নাতের কোন দরজা দিয়ে জান্নাতে ঢুকতে চাও, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের সকল দরজাগুলো খুলে দিলাম। সুবহানাল্লাহ, জান্নাতের আটটি দরজা সব তোমার জন্য খোলা। তাহলে কাজ কয়টা? চারটা। কিন্তু আমাকে আপনাকে এই চারটা কাজ করলে যাইতে দিবে? আমাকে আপনাকে প্রশ্ন করা হবে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, ওই অমুক এদিকে আসো, মিন আইনা ইকতাসাবাহু, ইনকাম করছিলা কোন দিক থেকে, আয় করছিলা কোন দিক থেকে, ওয়া ফীমা আনফাকাহু, খরচ করছিলা কোথায়, আয় করছো কোথা থেকে, ব্যয় করছো কোথায়। এই দুটার হিসাব দেওয়া ছাড়া আমাদেরকে কিয়ামতের ময়দানে এক কদম আল্লাহ পাক নড়াচড়া করতে দিবেন না। কিন্তু নারীদেরকে এই প্রশ্ন করা হবে না, নারীদেরকে জিজ্ঞেস করা হবে না এই কোথা থেকে ইনকাম করছিলা, কোথা থেকে ব্যয় করছো। এখন এই হিসাব জটিল না সহজ? সবচেয়ে জটিল হিসাব কিয়ামতের ময়দানে এটা, যে কোথা থেকে আয় করছো, কোথায় ব্যয় করছো। এটা নারীদের নাই, কিন্তু আমার আপনার জন্য এটাও আছে। তাহলে আল্লাহ পাক নারীদের জান্নাতে যাওয়া কত সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলবো যে মা বোনেরা আপনারা এই চারটি কাজকে শক্ত করে ধরেন আর জান্নাতের আটটা দরজা আপনার জন্য খুলে ফেলান, সুবহানাল্লাহ। যে আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষের হায়াত সম্পর্কে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতকে শ্রেণীবিন্যাস করে আল্লাহ পাক বলতেছেন আমি সেই আল্লাহ যেই আল্লাহ তোমাদেরকে এই পরিবর্তনগুলো তোমাদের জীবনের মধ্যে করে থাকি। এক নম্বর পরিবর্তন কি করি আল্লাহ পাক বলতেছেন আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন, আমি তো সেই আল্লাহ যেই আল্লাহ তোমাদেরকে অত্যন্ত দুর্বল অবস্থা থেকে আমি সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদের সৃষ্টির মূল জায়গা যদি আমরা অনুসন্ধান করি, আমরা কোথা থেকে দুনিয়ায় আসলাম, কিভাবে আসলাম, কোন মাধ্যমে আসলাম, এমন এমন জায়গা থেকে আমরা দুনিয়ায় এসেছি, আমাদের সৃষ্টির প্রকৃতির বৈশিষ্ট্যটা এমন যে কঠিন জায়গা থেকে আমরা এসেছি, যেখান থেকে একজন এত সুন্দর মানুষ বের হয়ে আসা কোনোদিন সম্ভবপর না। আল্লাহ পাক বলেছেন বান্দা তোমাকে ওই দুর্বল একটা নাজুক অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি। এরপরে আমি আল্লাহ তোমাকে যৌবন কাল দান করেছি, ওই যৌবনের পরে আবার তোমাকে আমি বার্ধক্যের দিকে, আবার সেই পূর্বের দুর্বল অবস্থার দিকে আমি ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মানুষের এই যে শরীরের পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমি আপনি ইচ্ছা করলে ধরে রাখতে পারবো? ধরে রাখতে পারলে তো পৃথিবীতে কোনো বুড়া মানুষ পাওয়াই যেত না, পৃথিবীতে কোনো বৃদ্ধ মানুষ পৃথিবীতে মনে হয় একজনও পাওয়া যেত না। সবাই চেষ্টা করতো যে আমি কখনো বৃদ্ধ হব না। পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যে প্রাণী এক সময় চার পায়ে হাঁটে, এক সময় দুই পায়ে হাঁটে, আরেক সময় তিন পায়ে হাঁটে। এই প্রাণীর নাম জানেন? হ্যাঁ, এই প্রাণীর নাম কি? পৃথিবীতে একটা প্রাণী আছে, এই প্রাণীটা সকালবেলায় চার পায়ে হাঁটে, দুপুর বেলায় দুই পায়ে হাঁটে, আর বিকাল বেলায় তিন পায়ে হাঁটে। হ্যাঁ, মানুষ। এই প্রাণীটা এক আশ্চর্য প্রাণী, এই প্রাণী চার পায়েও হাঁটে, দুই পায়েও হাঁটে, তিন পায়েও হাঁটে। মিশরের কায়রোতে বিশাল একটা ভাস্কর্য আছে, এই ভাস্কর্যটার নাম হলো আবুল হাউল। আবুল হাউল হলো একটা ভূতের নাম। তো মিশরের কায়রোতে বিশাল করে একটা ভূত বানানো আছে কায়রো শহরে। তো এটার নাম আবুল হাওল। আবুল হাওল কেন? আবুল হাওলের বিশাল ইতিহাস আছে যে আবুল হাওল এই বুথটা এক রাস্তার মধ্যে বসে থাকতো, বসে বসে মানুষকে যাকে দেখা পাইতো যাকে দেখতো, দেখলে বলতে যায় মানুষ শোনো কি বলতে যে পৃথিবীতে একটা প্রাণী আছে সকালবেলায় চার পায়ে হাঁটে, দুপুরে দুই পায়ে হাঁটে, সন্ধ্যায় তিন পায়ে হাঁটে, এই প্রাণীটার নাম কি? তো কেউ বলতে পারতো না, না বলতে পারলে আবুল হাওল মেরে ফেলতো। এভাবে হাজার হাজার মানুষ মেরে ফেলছে, লাস্টে একজনকে জিজ্ঞাসা করলো, সে বললো যে এটা তো মানুষ। এরপরে যখন মানুষে এটা পেরে গেছে তখন আবুল হাওল লজ্জায় নিজে আত্মহত্যা করছে। এজন্য মিশরে ওই আবুল হাওলের ইতিহাস এখনো আছে। তা আমরা যেটা বলতেছিলাম, তাহলে এই মানুষটাকে আল্লাহ পাক সকালবেলায় বানাইছেন চার পায়ে হাঁটে। চার পায়ে হাঁটে মানে যে হামাগুড়ি দিয়ে, হাত দুইটা পা দুইটা চারটা দিয়ে হাঁটে। দুপুরবেলা মানে যৌবনকালে, যৌবনকালে আর চার পা লাগে না, ক পায়ে হাঁটে, দুই পায়ে হাঁটে। সন্ধ্যাবেলা মানে বার্ধক্যে দুই পায়ের সাথে লাঠিও একটা লাগে, তিন পা লাগে বার্ধক্যে হাঁটার সময়। সকালবেলায় চার পায়ে, দুপুরবেলায় দুই পায়ে, সন্ধ্যাবেলায় তিন পায়ে। ওইটাই আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি লক্ষ্য করো তোমার চার পা থেকে দুই পায়ে খাড়া করছি, আবার দুই পায়ের থেকে তিন পায়ে নিয়ে গেছি। তিন পায়ে থেকে অনেক সময় অবস্থা এমন হয় শোয়া থেকেই আর উঠতে পারে না বার্ধক্যে। এরকম শোয়ার মধ্য দিয়েই দেখা যায় অনেক দিন কষ্ট করে বিছানায় শুয়ে থাকতে হয়, এরকম অবস্থার মধ্য দিয়ে আবার তোমাকে আমি দুনিয়া থেকে নিয়ে যাই। এর মধ্যে মাঝখান দিয়ে যে একটা সময় আছে 15 বছর থেকে 40 বছর, এই সময়টার নাম কি? যে 15 বছর থেকে 40 বছর বয়স, এই সময়টার নাম হলো যৌবনকাল। 0 থেকে 14 পর্যন্ত এটা হলো শৈশবকাল, 15 থেকে 40 এটা হলো যৌবনকাল, 40 থেকে 50 এটা হলো আরবিতে বলা হয় আল কুহুলা, বাংলা বলা হয় প্রৌঢ়, মানে এটা বৃদ্ধ না যুবক না এর মাঝামাঝি। আর 50-এর পরে হলো আশায়খুকা, বৃদ্ধকাল। এই যে সময়টা আল্লাহ সুবহানাহু তাআলা ভাগ করেছেন, এর মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সময় হলো যৌবনকাল। এজন্য আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত খুশি লাগছে যে আজকের এই মাহফিলে যুবকের সংখ্যা বেশি, আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত, যুবকের সংখ্যা বেশি হওয়া এটা আল্লাহ পাকের বিরাট নিয়ামত। আমরা দেখি ওয়াজ মাহফিলে বেশি থাকে বুড়া মানুষেরা, যুবকেরা থাকে না। আর বুড়া মানুষও থাকতো না, ওই যে একটু আগে বলছি না যে মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের যদি চাকরি না হইতো তো ফজরের নামাজে ওই দুইজন মুসল্লিও পাওয়া যাইতো না, বুড়া মানুষও থাকতো না। বুড়া মানুষ বাধ্য হয়ে থাকে, বাড়িতে বসে থাকতে পারে না, দেখা যায় বাড়িতে সবাই বৃদ্ধ হয়ে গেলে তখন আর বুড়া মানুষকে বাড়ির লোকেরা পছন্দ করে না, কারণ বুড়া মানুষ বিভিন্ন কথা বলে, বেশি কথা বলে, দেখা যায় ছেলে শুনতে পারে না, বউ শুনতে পারে না, বাড়িতে কেউ কথা শুনতে পারে না। তখন শেষ পর্যন্ত তারা কি করেন যে দোকানে বসে থাকেন, মসজিদে বসে থাকেন, ওয়াজ মাহফিলে সেখানে বসে থাকেন, মানে তখন আর তার করার কিছু নাই। যে সময় সমাজ তাকে আউট করে দিছে, সমাজে তার কোনো মূল্য নাই, সেই সময় তার জায়গা হলো মসজিদ, ওয়াজ মাহফিল, বিভিন্ন জায়গা। আর মসজিদে বসে বসে আলহামদুলিল্লাহ, না আপনাদের এলাকার মুরব্বীরা কিন্তু ভালো, কিন্তু অনেক এলাকার কিছু মুরব্বী আছে দেখা যায় মসজিদে বসে বসে ওই ইমাম সাহেবের দোষ ধরে আর মুয়াজ্জিন সাহেবের দোষ ধরে, কারণ আর তো কাজ নাই। দেখা যায় যে বাড়িতে গেল জায়গা পায় না, কোথাও জায়গা পায় না, মসজিদে একটু বেশি সময় দেয়, তখন ইমাম সাহেব 1 মিনিট পরে আসছে, 2 মিনিট পরে আসছে, না 3 মিনিট পরে আসছে, কোন ওয়াক্তে ইমাম সাহেব নাই, কোন ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব আজান একটু দেরিতে দিছে, মানে এই খোঁজ খবর নিয়ে একটু ব্যস্ততা বেড়ে যায়। হ্যাঁ, দেখা যায় অনেক অনেক ইমাম সাহেবেরা দেখা যায় এরকম খুব কষ্টের মধ্যে থাকেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশের আলেম ওলামা আল্লাহ পাকের বিরাট রহমত, এখনো বাংলাদেশে 3,000 টাকা দিয়ে ইমাম পাওয়া যায়। পৃথিবীর অন্য কোনো দেশে কমপক্ষে 30-40 হাজার টাকার নিচে ইমাম পাওয়া যায় না, কিন্তু আমাদের দেশে এখনো 3,000 টাকায় ইমাম পাওয়া যায়। একটা গার্মেন্টস শ্রমিক তার সর্বনিম্ন বেতন কত এখন? ন্যূনতম 8,000 সরকারি নীতিমালা অনুযায়ী। অথচ মসজিদের একজন ইমাম, প্রথম শ্রেণীর একজন নাগরিক, তার বেতন হয় কত? 3,000 টাকা। কদিন আগে একজন ইমাম সাহেবের চাকরি চলে গেল, আমি জিজ্ঞেস করলাম যে ভাই ইমাম সাহেবের চাকরি চলে যাওয়ার কারণ কি, বলেন যে উনি প্রতি ওয়াক্তে একই সূরা দিয়ে নামাজ পড়ান, এই জন্য চলে গেছে, আর প্রতি শুক্রবারে একই বয়ান করে। তা আমি বললাম যে আপনারা সম্মানই দেন কত, ওনাকে সম্মানই দেন কত, বলল যে 3,000 টাকা। তা আমি বললাম যে 3,000 টাকা দিয়ে যে উনি নামাজ পড়াই প্রতি ওয়াক্তে সূরা পড়ে, এটাই তো বিরাট আল্লাহর নিয়ামত। উনি তো সূরা ছাড়া নামাজ পড়ানোর কথা, 3,000 টাকা দিয়ে তো ওযু ছাড়া নামাজ পড়ানোর কথা। এক লোকে নাকি হাদিয়া দেয় নাই হুজুরের, বলছে তো হুজুর আপনারা তো ঠকাই দিলাম, আজকে হাদিয়া দিলাম না। হুজুর কয় আমিও দিছি, আমিও ওযু ছাড়া পড়াই দিছি। তো ওই যেমন ঠকাইছ আমিও ঠকাইছি। তো হুজুরে তো ওযু ছাড়াই নামাজ পড়ানোর কথা ছিল। আপনি 3,000 টাকা বাজার করতে গেলে, আপনারা যারা আছেন আপনাদের এলাকায় পরশুরামে যদি বাজার করতে যান 3,000 টাকা নিয়ে, এক বাজারও তো হয় না। একজন ইমাম সাহেব তার পরিবার পরিজন নিয়ে, পরিবারের ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, মা বাবা আছে, এদের খাওয়ার খরচ, চিকিৎসা খরচ, থাকার খরচ 3,000 টাকা দিয়ে কিভাবে হয়? আবার বলেন যে 3,000 টাকা দিয়ে ইমাম সাহেব প্রতিদিন এক কয়েক রাত পড়ে, আবার প্রতি শুক্রবারে এক বয়ান করে, প্রতি শুক্রবারে বয়ান করে, এটাই তো বিরাট বিষয়। হুজুর তো বয়ান ছাড়া খুতবা ছাড়া নামাজ পড়ানোর কথা, 3,000 টাকা দিয়ে খুতবা ছাড়, তারপরে বয়ানও চায়, সুন্দর সুন্দর কেরাতও চায়। দেখেন, আমি যে কথাটা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ এই দেশের ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে অনেক কষ্ট করে হলেও আল্লাহর দিনের খেদমত করে যাচ্ছেন। এই খেদমতের বদৌলতে আজও এই দেশে ইসলাম দিন কোরআন সুন্নাহ জীবন্ত আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যে বয়সের শ্রেণী ভাগ করেছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ সময়টা হলো যৌবনকাল, 15 থেকে 40 বছর। এই 15 থেকে 40 বছরের জন্য এই সময়টাকে আল্লাহ পাক একটা নিয়ামত, গনিমত হিসাবে আল্লাহ পাক দান করেন। এই সময়টার আলাদা হিসাব নেওয়া হবে আপনার কিয়ামতের ময়দানে, যে 5টি প্রশ্ন হবে, তন্মধ্যে এই শুধু যৌবনকালের উপরে একটা প্রশ্ন থাকবে। আল্লাহ পাক প্রথমে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, বান্দারে তোমাকে আমি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছিলাম, তোমার এই হায়াতটাকে কিভাবে তুমি ব্যয় করেছিলে, কিভাবে খরচ করেছিলে, তোমার উমর কোন কাজে ব্যয় হয়েছে সেই হিসাবটা আমাকে দিয়ে দাও। পুরা উমরের উপরে, পুরা বয়সের উপরে প্রথমে হিসাব, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যৌবনকালের উপরে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে আমি আল্লাহ 25 বছরের একটা যৌবনকাল দিয়েছিলাম। একজন মানুষ যদি 65 বছর বাঁচে, 65 বছর যদি কারো হায়াত পায়, তাহলে দেখেন 15 বছর তার শৈশবকাল, আর বৃদ্ধকাল হলো 15 বছর, মাঝখানে প্রৌঢ়কাল সেটা হলো 10 বছর, সবচেয়ে লম্বা সময় হলো যৌবনকাল, দীর্ঘ 25 বছর, 15 থেকে শুরু করে 40 পর্যন্ত 25টি বছর আল্লাহ পাক একজন মানুষকে যৌবনকাল কৌয়াত দান করে থাকেন। এজন্য আল্লাহ পাক এই 25 বছরের আলাদা হিসাব নেবেন। এজন্য কিয়ামতের ময়দানে আলাদা একটি কোশ্চেন থাকবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বান্দা তোমাকে যে যৌবনকাল দিয়েছিলাম সে যৌবনকালটা তুমি কিভাবে ব্যয় করেছ। এজন্য যৌবনকালটা অনেক নিয়ামত, যৌবনকাল যখন চলে যাবে তখন এই নিয়ামত বুঝবেন, এখন বুঝে আসে না। যখন 40 বছর চলে যাবে তখন হাড়ে হাড়ে টের পাবেন যে যৌবনকাল কত নিয়ামত ছিল, কত মূল্যবান ছিল। কিন্তু আমরা যুবক ভাইয়েরা দেখা যায় বর্তমানে অনেকগুলো জিনিসের সাথে জড়িত, তার মধ্যে একটা হলো বর্তমানে যুব সমাজ, তরুণ সমাজ নেশার সাথে জড়িত, নেশা, মাদক দ্রব্য, মাদকের সাথে জড়িত। বর্তমানে এই জানুয়ারি মাসকে সরকার মাদক নিয়ন্ত্রণের মাস হিসাবে ঘোষণা দিয়েছেন, যে মাদক কন্ট্রোল করা। বর্তমানে ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, তারাও এখন মাদক সেবী। কি করুণ পরিস্থিতি, আমাদের সমাজের অবক্ষয় হয়ে যাচ্ছে যে মাদকের সাথে যুব সমাজ জড়িত। একটা যুব সমাজকে ধ্বংস করার জন্য তাদের মধ্যে মাদক ছেড়ে দিলে সহজেই ওই সমাজ ধ্বংস হয়ে যায়। এই মাদককে আল্লাহ পাক, এক ফোঁটা মাদককেও আল্লাহ পাক হারাম করেছেন। এক পোটা মদ, মদ জাতীয় যত জিনিস আছে সব হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মাতি ইয়াশরিবুনাল খামরা বিগাইরি ইসমিহা, এমন একটা সময় আসবে আমার উম্মত মদের নামে মদ পান করবে না, মদকে বিভিন্ন রকমের নাম দিয়ে দিয়ে মদ পান করবে, বিভিন্ন ধরনের নাম, তখন মদ আর নাম থাকবে না, নাম ভিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু আসলেই সেটা মাদক দ্রব্য। মাদক সমাজে ব্যাপক বিস্তার লাভ করবে, তখন আল্লাহ সুবহানাহু তাআলার গজব একের পর এক জমিনে নেমে আসবে, একটার পর একটা আল্লাহর পক্ষ থেকে তাসবীর দানার মতো গজব নেমে আসবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজআলু মিনহুমুল কারাদাত ওয়াল খানাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মানুষের অবস্থা শুকর আর বানরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে, নাউযুবিল্লাহ, শুকর আর বানর, তাদের হয়তো চেহারা খাঁচাটা মানুষের থাকবে কিন্তু তাদের ভিতরে আখলাক চরিত্র কার্যক্রম শুকরের মতো আর বানরের মতো হয়ে যাবে। আমাদের যুব সমাজ বর্তমানে এই মাদকের নেশায় আসক্ত, আল্লাহ পাক মাদককে হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদাররা, খবরদার মাদক দ্রব্যের দ্বারে কাছেও যাবা না, মাদক দ্রব্য রিজসুন নাপাক জিনিস, ফাজতানিবুহু, এই নাপাক জিনিসকে তুমি ছেড়ে দাও। আর এই মাদকের অনেক ক্ষতিকর দিক আছে যেগুলো আমরা সবাই জানি, এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এক নম্বরে মাদক দ্রব্যের মাদকতার নেশার দ্বারে কাছে যাওয়া যাবে না, মাদক ছাড়তে হবে। দুই নম্বরে আমার যুবক ভাইদের প্রতি বিশেষ নসিহত, আমাদেরকে কানের ভিতরে দুইটা জিনিস ঢুকাই রাখা থেকে বিরত থাকতে হবে। যুবক ভাইদেরকে আমরা দেখি এখন ঘুমের মধ্যেও দুইটা জিনিস কানের মধ্যে লাগাই রাখে, কি বলেন, লাগাই রাখে না? জি, মোবাইল থাকে পকেটে হাতে আর কানের মধ্যে দুটো জিনিস লাগাই রাখে, এই দুই জিনিসে কি চলে? আল গানা ওয়াল মাজামির, গান বাজনা চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সকল মানুষ তাদের কানের সাথে গান বাজনা লাগিয়ে রাখে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এদের ব্যাপারে জাহান্নামের সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্য থেকে যারা লাহওয়াল হাদিস খরিদ করে, লাহওয়াল হাদিস মানে হলো সকল মুফাসসিরিনে কেরাম বলেন আল গানা ওয়াল মাজামির, গান বাজনা হলো লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের সরঞ্জাম যারা ক্রয় করে, অর্থাৎ গান বাজনা শোনার জন্য মোবাইল কিনলো, গান বাজনা শোনার জন্য টেলিভিশন কিনলো, গান বাজনা শোনার জন্য আরো যা যা যন্ত্রপাতি আছে এসব কিনলো, আল্লাহ পাক বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছনাকর আজাবের ব্যবস্থা আছে, দুনিয়াতেও লাঞ্ছনাকর আজাব, আখেরাতেও লাঞ্ছনাকর আজাব। আরো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য আজাব আর গজবের কথা বলছেন। এই গান বাজনার প্রভাব যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, কানের ভিতরে এই দুটো ঢুকাই রাখা। এবং কিছুদিন পরে দেখা যাবে আমাদের দেশে যে অনেক লোকের কানে শুনে না, অল্প বয়সে কানের আওয়াজ, কান শোনা বন্ধ হয়ে যাবে, কারণ যেই হারে এটা শুনতে থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বালা শায়তানু ফি উযুনাইহি, যে কানের ভিতরে গান বাজনা ঢুকে ওই কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দেয়, শয়তান প্রস্রাব করে। এই জন্য নবী সাল্লাম দূরের থেকে যখন গান বাজনা শুনতেন তখন কানের ভিতরে আঙ্গুল ঢুকাই রাখতেন। নবী সাল্লাম কোনো গান বাজনার আওয়াজ শুনলে সাথে সাথে নবী সাল্লাম কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিতেন, এবং যেই রাস্তা দিয়ে নবী সাল্লাম যেতেন যদি শুনতেন সামনের দিকে গান বাজনা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাম ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তা দিয়ে যেতেন, সুবহানাল্লাহ। অথচ সেই রাসূলের উম্মতরা আজকে গান বাজনা তো শুনে শুনে আরো কানের ভিতরে চব্বিশ ঘন্টা ঢুকাই রাখে, আবার সেই রাসূলের সাফাতও আশা করে, সুপারিশেরও আশা করে, জান্নাতে যাওয়ারও আশা করে। যেই কানে শয়তান প্রস্রাব করে ওই কানে আর হেদায়েতের কোনো কথা ঢুকবে না, যেই কানে শয়তান প্রস্রাব করে দিবে সেই কানে কোরআনের কথা, সুন্নার কথা, হেদায়েতের কথা আর কিছু ঢুকবে না। এজন্য আমার যুবক ভাই বোনদেরকে বলবো যে এই গান বাজনা ছাড়েন, এই হারাম কাজ ছেড়ে দেন, এই কবিরা গুনাহ ছেড়ে দেন, কানগুলাকে পবিত্র রাখেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলাকে ডাকবেন, আইনা ইবাদিয়াল্লাযীনা কানু ইউনাজ্জিহুনা আনফুসাহুম মিনাল গানায় ওয়াল মাযামির, আমার ওই সকল বান্দাগুলা কোথায় যারা আমি আল্লাহর ভয়ে তাদের নফসকে, যাদের কানগুলাকে পবিত্র রেখেছিল, তাদের কানগুলাকে যারা পবিত্র রেখেছিল গান বাজনা থেকে, ওই কানওয়ালা মানুষগুলা কোথায়? ফেরেশতাদেরকে বলবেন ওই কানওয়ালা মানুষগুলাকে ধরে ধরে বাছাই করে নিয়ে আসো, আর তাদেরকে বলে দাও আল্লাহ খাওফুন আলাইকুম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদেরকে ঘোষণা দিয়ে দাও জান্নাতে পৌঁছা পর্যন্ত তোমার আর কোন ধরনের ভয়ের কোন টেনশনের কারণ নাই। সুবহানাল্লাহ, তাহলে আমাদের কানগুলাকে কি আমরা পবিত্র রাখতে চাই না? চাইলে গান বাজনা ছাড়তে হবে। যুবক ভাই বোনদেরকে আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটি হলো ইফতিজিং। ইফতিজিং বুঝেন? মুরব্বীরা অনেকে বুঝে না, যুবকেরা বুঝে সবাই ইফতিজিং কি জানেন? এর আগে আমরা নামও শুনিনি, ছোটবেলায় কোনোদিন ইফতিজিং ইংরেজি শব্দটাই শুনিনি। এখন পত্র পত্রিকায় সব জায়গায় দেখবেন যে ইফতিজিং ইফতিজিং দর্শন। এবং ভারতে কিছুদিন আগে দেখা গেল এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, অপ্রাপ্ত বয়স্ক তার দ্বারাও এই দর্শনের ঘটনা ঘটেছে। এবং আমাদের দেশেও বিভিন্ন জায়গায় দর্শন, অপহরণ, ইফতিজিং, তারপরে হয়রানি, এইসব কার্যক্রম চলতে আছে বর্তমানে। এসব কি বৃদ্ধ লোকেরা করে না যুবকেরা করে? যুবকেরা করে। এজন্য যুবক ভাইদেরকে এই ইফতিজিং নিজেও করা যাবে না এবং পুরা সমাজে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে আমার যাদেরকে ইফতিজিং করা হচ্ছে এই মেয়েগুলা কি আমাদের কারো মেয়ে, কারো বোন, কারো খালা, কারো বাতিজি? আমাদেরই তো মেয়েরা, কি এরা অন্য দেশের মেয়ে নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এক যুবক আসলেন। যুবক এসে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ রাসূল, আমাকে আপনি জানা করার অনুমতি দেন। কত বড় দুঃসাহস দেখেন, নবী সাল্লামের কাছে চলে আসছেন, এসে আবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আমাকে জানার অনুমতি দেন। সহি মুসলিমের হাদিস। আল্লাহ রসুল সাল্লাম তখন কয়েকজন সাহাবি তার দিকে চোখ বড় বড় করে তাকায় যে এত বড় বেয়াদব এখানে আল্লাহ রসুলের কাছে আসছে জানার অনুমতি নেওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাম বললেন উদ্নু মিনহু, ওরে দৌড়াইও না, ওরে আমার কাছে নিয়ে আসো, খবরদার ওরে দৌড়াই দিও না, এদিকে আসো। তখন যুবকটা আসলো, আসার পরে আল্লাহ রসুল সাল্লাম বললেন ও যুবক শোনো, তোমার আম্মার সাথে কেউ জানা করুক এটাকে তুমি পছন্দ করো নাকি? নবী সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার আম্মার সাথে আরেকজন লোকে জানা করুক এটা তুমি পছন্দ করো? বলছে ওয়াল্লাহি লা, আল্লাহর কসম কখনো না, এবং আমি যদি দেখি আমার মায়ের সাথে কেউ জানা করতেছে তাকে আমি হত্যা করবো। আচ্ছা ঠিক আছে, নবী সাল্লাম বললেন তোমার বোনের সাথে কেউ জানা করুক এটা তুমি পছন্দ করো নাকি? বলছে ওয়াল্লাহি লা, আল্লাহর কসম কখনো আমি পছন্দ করি না। তোমার ফুফুর সাথে কেউ জানা করুক এটা পছন্দ করো নাকি? বলে যে না। তোমার খালার সাথে কেউ জানা করুক এটা পছন্দ করো নাকি? বললো যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবী, তুমি যার সাথে জানা করবা সেই কারো বোন, কারো খালা, কারো ফুফু, কারো মেয়ে, তো সেও তো চায় না তার মেয়ের সাথে কেউ জানা করুক, তার মায়ের সাথে কেউ জানা করুক, তার খালার সাথে কেউ জানা করুক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের জন্য দোয়া করে দিলেন আল্লাহুম্মা তাহহির কালবাহু ওয়া হাসসিন ফারজাহু ওয়াগফির যামবাহু, হে আল্লাহ তুমি এই যুবকের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ, হে আল্লাহ এই যুবকের কলবটাকে তুমি পবিত্র বানিয়ে দাও, হে আল্লাহ তুমি এই যুবকের চরিত্রকে তুমি পবিত্র বানিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দোয়া। যেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দোয়া করলেন সেদিন থেকে এই যুবকটাকে কোনোদিন আর দ্বিতীয়বার রাস্তা দিয়ে হাঁটার সময় ডানে বামে তাকাইতে আমরা দেখি না। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দোয়া। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে আমার যুবক ভাইয়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই মেয়েটাকে তুমি উত্তক্ত করতেছো, বিরক্ত করতেছো, সেই মেয়েটা তো তোমারই আরেকজনের বোন, কারো বোন, কারো মেয়ে, কারো খালা, কারো ফুফু, তো তোমার মনের সাথে তোমার ফুফুর সাথে তুমি তো কেউ এটা করো, তুমি তো পছন্দ করো না, তাহলে তুমি কেন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলা করো? আরেকটা বিষয়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা, বসে থাকা আল্লাহ রাসূল অনুমোদন দেন নাই। আল্লাহ রাসূল বলেছেন খবরদার, ইয়াকুমুল জুলুস ফিত তুরুকাত, খবরদার রাস্তায় বসা থেকে দূরে থাকো, কারণ রাস্তায় বসার মধ্যে শয়তানি কাজ আছে। রাস্তায় বসে থাকা, রাস্তায় আড্ডা দেওয়া, এগুলার মাধ্যমে সমাজে অনাচার, এই ইফতিজিং, দর্শন, এগুলা বেশি বেড়ে যায়। এই জন্য আল্লাহ রসুল দেখেন ওহির আলোকে কথা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এরকম রাস্তায় যদি যুবকেরা বসে থাকে তাহলে সেই সমাজে অনেক অনাচার ঘটবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, খবরদার রাস্তায় বসিও না। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে আমাদেরকে রাস্তায় বসতে হয়। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি বসতেই হয় ফাআতুত তারিকা হাক্কাহু, রাস্তার হক আদায় করো। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার হক আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদ্দুল বাসার, তোমার দৃষ্টিকে সংযত রাখো, তোমার দৃষ্টিগুলা চোখগুলা সংযত রাখো, রাস্তা দিয়ে কে যাচ্ছে সেদিকে তোমার ভালোভাবে লক্ষ্য করার দরকার নাই, তোমার দৃষ্টিকে সংযত করে রাখো। ওয়ারাদ্দু সালাম, সালামের জবাব দাও, সালাম দিতে থাকো, জবাব নিতে থাকো। ওয়াল আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, রাস্তায় হাঁটতে হাঁটতে বসতে বসতে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। তাহলে রাস্তায় বসা, রাস্তার কোণে বসে বসে আড্ডা দেওয়া, এটাও সমাজের জন্য ক্ষতিকর। এই জন্য যুবক ভাইদেরকে বলবো যে আপনারা এভাবে রাস্তার পাশে বসে বসে এইসব কাজ থেকে দূরে থাকবেন। আরেকটি বিষয় যুবকদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো আপনাকে আল্লাহ পাক যেই ধন সম্পদ দিয়েছেন সেই ধন সম্পদের উপরে, সেই উপার্জনের উপরে নিজের পায়ে নিজে ইস্তিকামত থাকবেন। শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে, শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আপনি বড় লোক হয়ে যাবেন এই আশা করা যাবে না। ইসলামে যৌতুক হারাম, ইসলামে যৌতুক হারাম, ইসলামে যৌতুক হারাম, মারাত্মক কবিরা গুনাহ। এবং এই যৌতুক নিয়ে, যৌতুকের গুনার জন্য যদি বাইতুল্লাহর গিলাব ধরে যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজে মেয়ের বাবারা আমাদের কাছে টাকা খুঁজতে যায়, বলে যে ভাই আমার একটা মেয়ের বিয়ে দেবো, আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন, বলে না। অথচ নবী ইসরামের যুগে, সাহাবাই কেরামের যুগে, তাবেইনদের যুগে, তাবে তাবেইনদের যুগে, আব্বাসী যুগে, উমাইয়া যুগে, যুগে যুগে কখনো মুসলিম দেশে একটা মেয়ের বাবা মানুষের কাছে খুঁজতে যায় নাই, বরং ছেলের বাবারাই মানুষের কাছে খুঁজতে গেছে। ছেলের বাবা মানুষের কাছে খুঁজবো যে ভাই আমাকে কিছু সাহায্য করেন, ছেলেটা বিয়ে করাইতে পারতেছি না। কারণ কি, ছেলে বিয়ে করাইতে গেলে ইসলাম অনেকগুলো জিনিস বাধ্যতামূলক করে দিয়েছে। ছেলে বিয়ে করাইতে গেলে এক নম্বরে ছেলে তার স্ত্রীর মোহর দিতে হবে, ছেলের উপরে ফরজ স্ত্রীর মোহর দেওয়া, মোহর দিতে গেলে টাকা লাগবে না। ছেলের উপরে ফরজ, সে বিয়ের সময় ছেলের ওয়ালিমার ব্যবস্থা করবে, স্ত্রীর সাজসজ্জার ব্যবস্থা করবে, এগুলো করতে গেলে টাকা লাগবে না। তাহলে টাকা দরকার কার? ছেলের বাবার, ছেলের বাবা মানুষের কাছে খোঁজার কথা ছিল যে ভাই ছেলে বিয়ে দিতে পারতেছি না, ছেলের মোহর দিতে হবে, ওলিমা দিতে হবে, এটা দিতে হবে, টাকা নাই। মেয়ের বাবাকে ইসলাম এক টাকা এক পয়সাও খরচ করতে নির্দেশ দেয় নাই। মেয়ের বাবা মেয়েটা বিয়ে দিবে, বিয়ে দেওয়ার সময় মেয়েকে যে কাপড় চোপট পরায় স্বামীর বাড়িতে পাঠাইব, সে কাপড় চোপটটাও মেয়ের বাবাকে দিতে বলে নাই ইসলাম। মানে সে কাপড় চোপড়টাও ছেলেরা দিয়ে, ছেলের বাবা দিয়ে নিয়ে যাবে। তারপরে স্বামী যে বিয়ে করতে আসবে, বিয়ে করার আগে কি আত্মীয় হয়? হ্যাঁ, তো ছেলে এখনো বিয়ে করল না, তো ছেলে কিভাবে 300-500 মানুষ লয়ে খাইতে চলে আসে? কি বলেন, কার বাড়িতে খাইতে আসতেছে? এখনো তো বিয়ে হয় নাই, শ্বশুর হইলো কেমনে? তাহলে আমি এখন বিয়ে হলো না, আত্মীয়তাই হলো না, তার আগে আমি 500 মানুষ নিয়ে যে তার বাড়িতে খাইতে আসতেছি, এই খাবার কি বৈধ হচ্ছে? ইসলাম এই খাবারের অনুমোদন দেয় না। যদি আপনার বিয়ে হইলো, বিয়ে হওয়ার পরে আপনি আপনার বাড়িতে অলিমা দিচ্ছেন, সুন্নত। অলিমাকে ছেলের বাবা দিবে না মেয়ের বাবা দিবে? হ্যাঁ, ছেলের বাবা দিবে অলিমা। তো ছেলের বাবা ছেলের বাড়িতে অলিমা দিছে, দেওয়ার পরে যদি মেয়ের বাবা বলে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, এখন আপনারা আমাদের আত্মীয় স্বজন হয়েছেন, জামাই হয়েছেন, বিয়াই হয়েছেন, ঠিক আছে, এবার আপনারা দশ বিশ জন মানুষ লই, পঞ্চাশ জন মানুষ লই অমুক দিন আমার বাড়িতে দাওয়াতে আসেন, বাস আপনি দাওয়াতে যান, অসুবিধা নেই। কিন্তু আপনি বলে দিচ্ছেন ওই বাড়িতে কয়জন নিবেন, আরেকজনের বাড়িতে আপনি পাঁচশো জনকে যে খাওয়ানোর অধিকার কই পাইছেন? আপনি পাঁচশো জন না, পাঁচ হাজার মানুষ আপনার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ান, কিন্তু আপনি ওই আরেকজনের বাড়িতে জুলুম করে ওই মেয়ের বাবা গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, ধার করে, ঋণ করে, কর্জ করে আপনার এই পাঁচশো মানুষ খাওয়াচ্ছে, আপনার ছেলেকে টাকা দিচ্ছে, ওই ঋণের বোঝা পরিশোধ করতে গিয়ে ওই পরিবারের যত কষ্ট হচ্ছে সেই জুলুমের সকল দায় দায়িত্ব আপনার। এবং ওই ঋণ করে, ঋণ করার কারণে ওই পরিবার যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সকল জুলুমের দায় দায়িত্ব আপনার। আপনি কি আমাদের ময়দানে আল্লাহর কাছে জালেম হিসাবে বিবেচিত হবেন? এজন্য আমার সম্মানিত যুবক ভাইয়েরা, এই আশা ভরসা বাদ দিতে হবে এবং যুবকের বাবারও খেয়াল রাখতে হবে, মায়েরও খেয়াল রাখতে হবে। বাবা বল এখন বর্তমানে যৌতুক নাই, যৌতুক যৌতুক নামে নাই, বলে যে আমার ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে, আমার ছেলেকে সম্মান করবে না, আপনার ছেলে সম্মান করবে না, এটা তো তারা বলে নাই, সম্মান তো করবে, মেয়ের জামাইরে সম্মান করবে না, কাকে সম্মান করবে? তো সম্মান করার অর্থ তো ওই মোটর সাইকেল দেওয়া, টাকা দেওয়া, স্বর্ণ দেওয়া, এগুলো তো সম্মান করার মাধ্যম না। এজন্য সম্মানের নামে যৌতুক গ্রহণ করা এগুলো সম্পূর্ণরূপে হারাম। এই হারাম কাজ থেকে আমার যুবক ভাইয়েরা বিরত থাকার চেষ্টা করবেন। যুবক ভাইদের প্রতি সমাজের আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। বর্তমানে সমাজে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আমাদের দেশে উদ্ভব হচ্ছে, মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন জায়গায়। কিছু আবেগী যুবক মানে দিন না বুঝার কারণে, ইসলাম না বুঝার কারণে দেখা গেল খারেজিদের মতো, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে যে খারেজির কিছু আবেগী যুবক ছিল যারা দিন বুঝত না, দিন না বুঝার কারণে দেখা গেছে তাদেরকে ভ্রান্ত পথে চলে যেত। এরকম বিভিন্ন উপায়ে দুই একটা যুবককে ভ্রান্ত পথের দিকে সরাই দেওয়ার জন্য দেখা যায় আমরা দিন না বুঝে, ইসলাম না বুঝে, ইসলামের নামে, দিনের নামে সন্ত্রাস, ফাসাদ, ফেতনা তৈরি করে থাকে। এগুলো আল্লাহ পাক হারাম করেছেন। ইসলাম কায়েম হয়েছে এই দেশে শান্তির মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে। ইসলাম কখনো অস্ত্রের মাধ্যমে, মারামারির মাধ্যমে, বোমাবাজির মাধ্যমে যুগে যুগে কখনো ইসলাম কায়েম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এই দেশে যে হাজার হাজার অমুসলিম, লক্ষ লক্ষ অমুসলিম আমাদের পূর্বপুরুষেরা ইসলাম গ্রহণ করছেন, এখানে কি মানুষকে মেরে মেরে ইসলাম গ্রহণ করানো হয়েছে? এই দেশে যত মানুষ ইসলাম গ্রহণ করেছেন সকল মানুষ সুফি সাধকেরা, আউলিয়া কেরামরা বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে আসছেন, এসে এসে আল্লাহর দিনের শান্তির বাণী তারা প্রচার প্রসার করেছেন, মানুষ দেখেছেন যে এই ইসলামের মধ্যে শান্তি, আল্লাহর দিনের মধ্যে শান্তি, দলে দলে লোক আল্লাহর দিন গ্রহণ করেছেন। সেই শান্তির ধর্ম ইসলাম। সেই শান্তির ধর্মের মধ্যে আপনি অশান্তি তৈরি করবেন, এটা তো ইসলাম বলে না। আর দেখেন এই যে ফ্রান্সে আপনার বোমা মেরে কিছু সন্ত্রাসী কাজ করে, আপনার কি লাভটা হয়েছে সেখানে মুসলিমদের? বরং সেখানে এই যতগুলো মসজিদ ছিল ইউরোপে, ইসলামটা অতি দ্রুত প্রসারিত হচ্ছিল সেখানে, সেখানে অতি দ্রুত খ্রিস্টানদের গির্জাগুলো সব মসজিদে রূপান্তর হচ্ছিল। খ্রিস্টানরা এখন ধর্ম পালন করে না, তারা এখন তাদের গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে, আর মুসলিমেরা গির্জাগুলো কিনে কিনে সেগুলোকে মসজিদ বানিয়ে নিচ্ছে। আর প্রতিদিন ইউরোপে কয়েক শত লোক ইসলাম গ্রহণ করে বিভিন্ন দেশে, প্রতিদিন ইসলামের সংখ্যা, মুসলিমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই বৃদ্ধির কাজটা বন্ধ করে দিচ্ছে, এখন অসংখ্য মসজিদ তালা লাগানো, মসজিদে নামাজ পড়তে পারে না, আজান দিতে পারে না, মুসলিমেরা রাস্তা রাস্তায় পথে পথে বিভিন্ন লাঞ্ছনা গঞ্ছনার শিকার হচ্ছে। তাহলে আপনি ফেতনা ফাসাদ তৈরি করে ইসলামের কোনোদিন লাভ হয় না, বরং ইসলামের ক্ষতি হয়। এই জন্য শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমে, মানুষদের কাছে ইসলামের সৌন্দর্য সুন্দরভাবে তুলে ধরার মাধ্যমে মানুষ ইসলামকে গ্রহণ করবে, ইসলামকে মেনে নিবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, এটা ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ। এজন্য আমি যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আবেগ পরিহার করতে হবে, ইসলামে আবেগের স্থান নাই। ইসলাম বাস্তবতায় বিশ্বাসী, ইসলাম আবেগে বিশ্বাসী না। আপনি আবেগের ঠেলায় বেশি কাজ করবেন, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। এই জন্য ইসলাম থেকে আবেগে বেশি কাজও করা যাবে না, আবার বাদও দেওয়া যাবে না। যেমন ধরেন জুমার নামাজ আমরা কয় রাকাত পড়ি, জোহরের নামাজ কয় রাকাত। এখন শুক্রবারে তো আমাদের ছুটির দিন, তাহলে অন্য দিন যদি জোহরের নামাজ 4 রাকাত পড়েন, শুক্রবারে তো 8 রাকাত পড়ার কথা, আরো 4 রাকাত ডাবল পড়ার কথা, কিন্তু অথচ নামাজ হয়ে গেছে অর্ধেক। এখন যদি শুক্রবারে খতিব সাহেব বলেন যে ভাই আসেন, আজকে তো সবাই ছুটির দিন, আমরা 2 রাকাত পড়বো কেন, আল্লাহ পাক হয়তো কষ্ট হইব মনে করে 2 রাকাত কমাই দিছে, তা আমাদের তো কষ্ট হচ্ছে না, আসেন আমরা 4 রাকাতে পড়ি, আপনারা কি 4 রাকাত পড়বেন? নামাজ বেশি পড়লে অসুবিধা কি, নামাজ বেশি পড়লে তো ফজিলত সওয়াব হইব, এই কথা মনে করে যদি আপনি নামাজ 2 রাকাতের জুমা 4 রাকাত পড়েন, আপনার ইমান থাকবো? আপনার ইমানেই থাকবে না। 2 রাকাতের জুমা যদি 4 রাকাত পড়েন, তাহলে ইসলাম আপনি ইবাদত বেশি করে ইমানে হারাবেন। এজন্য ইসলাম যেখানে যতটুকু সীমা দিয়েছেন সেই সীমার উপরে যাওয়া যাবে না। এজন্য সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, যে আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করব, বিশেষ করে সলাত, নামাজ, পর্দা, এই জিনিসগুলো ঠিক রাখব। আর যুবক ভাইয়েরা এই সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য যে সকল কাজ দ্বারা সমাজ ধ্বংস হয়, মুসলিম সমাজ ধ্বংস হয়, পরিবেশ বিপর্যয় হয়, এই সকল কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিলে যতগুলো কথাবার্তা আমরা শুনলাম, যে সকল আলোচনা হলো, এ সকল তাফসীরের আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে সবাইকে আল্লাহ পাক সালেহীন হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।